বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দসমন্বিতম শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দসহোদিতম শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুতম বৃন্দাবন মনোহর বাঞ্ছাকল্পতরুবশ্চ কৃপা সিন্ধুবেবচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম বৃন্দাবৈ তুলসীদেব বৈ পিয়া বৈ কেশব সজ কৃষ্ণ ভক্তিপদে দেবী সত্যবতী নমো নমঃ নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীরয় সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশ গৌরীয় পত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরু ভক্তিযুক্ত ভক্তি প্রমদাক্ষ জগদ্বরণ ধৈর্যম সদা পরিভবগ্নমভীষ্টদুহম তীর্থাস্পদম শিব বিরঞ্চনুতম শরণ্যম ভীতাত্যহম পুনতপালভবদ্বীপোথম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যক্তা দুস্তজ্জ সুরেপ্সিতরাজ্জলক্ষ্মীম ধর্মীষ্ট অর্জ বচসা জদগাদরণ্যম মায়ামিগদৈতেপ্সিতম বধাবদ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যক্তা দুস্তজ্জ সুরেপ্সিতরাজ্জলক্ষ্মীম ধর্মীষ্ট অর্জ বচসা জদগাদরণ্যম মায়ামিগদৈতেপ্সিতম বধাবদ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম যৎপাদপল্লবনখচন্দমনিচ্ছটায় বিস্ফুরজিত কিমপি গোপবধূ সুদর্শি পূর্ণানুরাগরসাগর সারমূর্তি সারাধিকাময়ী কদা কৃপাং করোতি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে অজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়ুতাক্ষৌ বিশ্বাম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম রাম রাম হরে নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিতো দিব্যরূপম ভুক্তিং চ মুক্তিং চ দদাসি নিত্যম ভাবানুরূপেণ সদা নরানাম গঙ্গাতরঙ্গ রমণীয় জটা কলাপম গৌরী নিরন্তর বিভূষি তোমাম ভাগম নারায়ণ প্রিয়মনঙ্গ মদাপহারম বারাণসী পুরপতি ভজ বিশ্বনাথম বাগীষজস্বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যস্যাস্তি হৃদয় সম্বিত ত্বম নৃসিংহমহম ভজে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে। বেণুম করাত নিপতিতম স্খলিতম শিখণ্ডম ভ্রষ্টম চ পীতবসনম ব্রজরাজসূনু ব্রজরাজসূনু। বেণুম করাত নিপতিতম স্খলিতম শিখণ্ডম ভ্রষ্টম চ পীতবসনম ব্রজরাজসূনু ব্রজরাজসূনু। যস্যৈককটাক্ষসরঘাত বিমূর্ছিতস্য সারাধিকা পরিচরামি কদা রসেন সারাধিকা পরিচরামি কদা রসেন। বেণুম করাত নিপতিতম স্খলিতম শিখণ্ডম ভ্রষ্টম চ পীতবসনম ব্রজরাজসূনু ব্রজরাজসূনু। যস্যৈককটাক্ষসরঘাত বিমূর্ছিতস্য সারাধিকা পরিচরামি কদা রসেন। শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর পোপা জানিয়েছেন, যদি 18,000 শ্লোক শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের এত আলোচনার করার পরে যদি রাধারানীর কোনো নাম খুঁজে পাওয়া গেল, তাহলে এই সমগ্র ভাগবতী মহাপুরাণ পাঠ করা বৃথা হয়ে গেল। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, যদি এই 18,000 শ্লোক সমন্বিত ভাগবতী মহাপুরাণ অমল প্রমাণ, যেটা সমগ্র পাঠ করার পরেতে আলোচনা করার পরেতে যদি শ্রীমতী রাধারানীর নামই খুঁজে না পাওয়া গেল, তাহলে আমাদের শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ পড়া সম্পূর্ণ বৃথা হয়ে গেল, আমাদের না পড়াই ভালো ছিল। ছিল সরস্বতী ঠাকুরকে একজন প্রশ্ন করছেন প্রভুপাদ, আমরা তো শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ আলোচনা করেছি, কিন্তু কোনো জায়গা তো শ্রীমতী রাধারানীর নাম পাইনি আমরা, আপনারা কোথায় পেলেন? ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ অত্যন্ত দুঃখের সঙ্গে তাকে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বললেন, কোন মূর্খের জন্য নামটা দেয়া থাকবে ভাগবতে? কোনো মূর্খের জন্য দেয়া থাকবে কি? আর দিলেই বা কী করবে তোমরা? যদি দেয়াই থাকে রাধারানীর নাম, তালেই বা কী করে নেবে তোমরা? তোমরা তো অন্ধ, কিছু দেখতে পাও না চোখে। শ্রীমৎ ভাগবতী মহাপুরাণে বাস্তবিক কথা হল, সমগ্র ভাগবতী মহাপুরাণের মূল উদ্দেশ্য হল শ্রীমতী রাধারানীর চরণের মহিমা প্রকাশ করা। কিন্তু যারা বাস্তবিক গুরুচরণ আশ্রয় করেনি, সদ্গুরুচরণ, যারা গৌড়ীয় গুরু পরম্পরায় অবস্থিত নয়, যারা ব্রজরসের রসিক নয়, যারা জররসে ডুবে রয়েছেন, তাদের পক্ষে এইসব অনুসন্ধান করা সম্ভব নয়, তারা খুঁজে পাবেন না। আমরা আলোচনা প্রসঙ্গে দেখেছিলাম ভাগবতী মহাপ্রাণ আলোচনা করতে করতে পঞ্চধ্যায়ের যে গুপ্ত রহস্য কিছু সকালে আলোচনা করেছিলাম, যদিও উচিত ছিল না, তথাপি সামান্য কিছু আলোচনা করেছিলাম। সকালে আলোচনা প্রাতকালীন অধিবেশনে আলোচনা প্রসঙ্গে বলা হয়েছিল ভগবান শ্যামসুন্দর সেই সমস্ত গোপিকাগণকে বঞ্চনা করে সেখান থেকে অন্তর্ধান করেছিলেন, এ প্রসঙ্গ বলা হয়েছিল। ভগবান অন্তর্ধান কেন করেছিলেন সেটাও বলা হয়েছিল, তাদেরকে পরীক্ষা করার জন্য এবং তাদেরকে প্রচুর পরিমাণে কৃপা করবেন। তাদের যে শ্যামসুন্দরের তাদের উপর এত কৃপা হয়েছে গোপিকাগণের উপর, সেই কৃপার সৌভাগ্যতে তারা স্ফীত হয়ে গেছে, সেই সৌভাগ্য মদকে প্রশমন করে আর বাস্তবিক তাদেরকে আরও প্রচুর পরিমাণে কৃপা করার জন্য ভগবান এই লীলাটা করেছেন। তাসাম তৎসৌভগমদম বিক্ষমানঞ্চ কেশবহা প্রসমায় প্রসাদায়। প্রথম কথা হল প্রসমায়, প্রশমন করা। কি প্রশমন? প্রশমন কথা হলেই আমাদের এই প্রশ্ন আসে, প্রশমন কিসের প্রশমন? বলে তাদের সৌভাগ্যমদ, সৌভাগ্যের সীমা ছাড়িয়ে গেছে, এই জন্য তাদের একটা আলাদা একটা ব্যাপার ভাব দেখা দিয়েছে। ভগবান শ্যামসুন্দর চিন্তা করলেন, এদেরকে আমি এক কাজ করি, এদের যে সৌভাগ্য মদ, এই সৌভাগ্য মদটাকে আমি হরণ করব আর আরও প্রচুর পরিমাণে প্রসাদ করব, কৃপা করব। আর অন্তর্ধান করলেন এই কারণে যে গোপনে গিয়ে অলক্ষ্যে থেকে দেখবেন যে গোপিকাগণের আমার প্রতি কীরকম ভালোবাসা, সেই ভালোবাসার এক এক চমৎকারিতা, এক এক অ্যাঙ্গেল, এক এক দৃষ্টিকোণ থেকে বিচার করে দার্শনিকগণ বিভিন্ন রকম ভাব প্রস্তুত করেন। শ্যামসুন্দর স্বয়ং চিন্তা করছেন, আমি যদি অন্তরালে চলে যাই, তাদের যে অবস্থা তা ভাব, সেই ভাবগুলো আমি আস্বাদন করব, তারা কেমন কেমন ভাব প্রদর্শন করেন, আমাকে কতটা ভালোবাসেন, সেগুলো দেখার জন্য তিনি অন্তর্ধান করেছিলেন। অন্তর্ধান করার পর আমি আলোচনা করেছিলাম, প্রথমে রাধারানী নিজে শ্যামসুন্দরের পঞ্চায়েতি সেবা, শ্যামসুন্দরের আজকে পঞ্চায়েতি সেবা হচ্ছে, শ্যামসুন্দরের সেবা একমাত্র রাধারানী নিজের দায়িত্বে করে থাকেন। রাধারানীর আনুগত্যে যারা করবেন তারা করবেন, আর কেউ করতে পারবেন না। আর চন্দাবলী গোষ্ঠী যারা করেন তারা তো, তাদের আমরা ভজনা করি না যারা রাধারানীর আনুগত্য করেন না। আজকে আজকে শ্যামসুন্দরের সেবা হচ্ছে পঞ্চায়েতি সেবা। রাধারানী দেখে অত্যন্ত দুঃখিত হলেন এবং প্রথমেই সেই রাসমণ্ডল থেকে রাধারানী অন্তর্ধান করলেন। রাধারানী অন্তর্ধান করার পরে শ্যামসুন্দর অন্তর্ধান করলেন, কারণ সমস্ত রাসক্রীড়ার বাইন্ডিং ফোর্স, বন্ধন শক্তি হচ্ছে একমাত্র রাধারানী, আর কেউ নয়। পরবর্তী আমি আরও কিছু বর্ণনা করেছিলাম, সকলে মিলে অন্বেষণ করতে করতে রাধারানীর চরণচিহ্ন দেখেছিল তারা, শ্যামসুন্দরের বিভিন্ন চরণচিহ্ন দেখেছিল, সেই চরণচিহ্ন দেখে তারা বিভিন্ন রকম জল্পনা করেছিল, প্রজল্প জল্পনা করেছিল অবাক হয়ে। এবং সেখানে গোপিকাগণ একসঙ্গে সুন্দরভাবে মন্তব্য করেছিলেন যে আমাদের মনে হচ্ছে গোপিকাগণ সেখানে মন্তব্য করেছিলেন যে আমাদের মনে হচ্ছে যে কামিনীকে যে রমণীকে সঙ্গে নিয়ে শ্যামসুন্দর অন্তর্ধান করলেন আমার মনে হয় তিনি সবচেয়ে বেশি সৌভাগ্যবতী। শ্যামসুন্দর যে রমণীকে নিয়ে অন্তর্ধান করেছেন তিনি সর্বাপেক্ষা অধিক ভাগ্যবতী, আর গোপিকাগণ তার নামটাকে এমনভাবে বলেছেন, আর সেটাকে শ্রীল সুখদেব গোস্বামী অত্যন্ত গুপ্তভাবে বর্ণনা করেছেন। রাধারানীর বিষয় অত্যন্ত গুপ্ত বিষয়, এরা জনসমাজের কোনো পাগল ব্যক্তি এসব শুনে কিছু করতে পারবে না। শ্রীল সুখদেব গোস্বামী যখন এই সব বর্ণনা করতে প্রস্তুত হয়েছেন সেই সময় সুখদেব গোস্বামী এইসব আলোচনা করতে করতে তার অষ্টসাত্ত্বিক বিকার এসে গেছে। সুখদেব গোস্বামী ভাগবত কথা বলতে বসেছেন কিন্তু আজ এইসব প্রসঙ্গ বলতে বলতে তার হাত পা কাঁপছে, চোখে জল আসছে, মনে হচ্ছে এক্ষুনি ভাগবত কথা বন্ধ হয়ে যাবে আর ভাগবত কথা আলোচনা বোধহয় আর হবে না। পরমহংস শ্রেষ্ঠ সুখদেব গোস্বামী চিন্তা করলেন রাধারানীর নাম মুখে আসার সঙ্গে সঙ্গে চোখে জল আসছে, বিকার প্রাপ্ত হচ্ছে হৃদয়। এখন তিনি কোনো মতে কষ্ট করে এই সব বিষয়গুলো বর্ণনা করলেন কিন্তু দয়াময়ী রাধার নাম গ্রহণ করলে কৃষ্ণের বিকার প্রাপ্ত হয় সে কথা আমি বন্দনার পরেই যে শ্লোক দিয়ে শুরু করেছি সেই শ্লোকে বর্ণনা আছে, আমি পরে আবার উল্লেখ করব, ব্যাখ্যাটা করতে হবে। এখানে বলছেন গোপিকাগণ, অনয়া রাধিত নূনম ভগবান হরিরীশ্বরহ জন্ম বিহায় গোবিন্দ প্রীত জম অনয়ধরহ। আহা, সেই কামিনী সেই রমণী বড় বেশি সৌভাগ্যবতী, আমাদের মধ্যে সবচেয়ে বেশি সৌভাগ্যবতী সেই রমণী যাকে নিয়ে কৃষ্ণ স্বয়ং অন্তর্ধান করেছেন। আর আমাদের মনে হচ্ছে অনয়া রাধিত অনয়া, অর্থাৎ এই যে যাকে নিয়ে তিনি চলে গেছেন শ্যামসুন্দর, তিনি সর্বাধিক সেবা করেছেন শ্যামসুন্দরের। শ্যামসুন্দরের এরকম সেবা মনে হয় কেউ করতে পারেনি আমরা নিশ্চিত। অনয়া রাধিত, রাধিত রাধিত আরাধিত রাধা, রাধিত সম্যক রাধিত আরাধিত ইতি রাধা, যার দ্বারা শ্যামসুন্দর সর্বান্তকরণে অর্চিত হয়েছেন, সর্বাপেক্ষা অধিক যিনি শ্যামসুন্দরকে সুখী করতে পেরেছেন, আনন্দদান করতে পেরেছেন, যে শ্যামসুন্দরকে সমস্ত শাস্ত্রতে বিচার করে উপনিষদ বেদে বলেছেন যে তিনি হলেন সমস্ত আনন্দের উৎস, রস বৈষ, রস বৈষ রস এবহি অয়ম, রস বৈষ রস এবহি অয়ম লব্ধানন্দী ভবতি, তিনি হচ্ছেন একমাত্র রসের একমাত্র উৎস। অনন্ত জগতে যত কিছু রস প্রাকৃত অপ্রাকৃত সমস্ত শ্যামসুন্দর থেকে আসেন। আর উপনিষদ বলছেন যে তিনি হচ্ছে একমাত্র রসের উৎস, রস এবহি অয়ম, এব নিশ্চয় করে বলছেন হ্যাঁ একমাত্র রসের উৎস ইনি, আর কোনো উৎস নেই। আর তার থেকে সমস্ত রস প্রাপ্ত হয়েই সমস্ত জীব সকল রসিক সংজ্ঞা পেয়েছে। আপনারা সব রসিক, কেউ কেউ জড়রসের রসিক, জড়জগতের চাটনি খাচ্ছেন, জড়জগতের কাম ক্রোধ ইত্যাদি বিভিন্ন রকম ওই তরঙ্গে তরঙ্গায়িত হচ্ছেন, তাতে ওই জড়রসের রসিক, কেউ কেউ আবার অপ্রাকৃত রসের রসিকও থাকতে পারেন, কিন্তু সেটা বড় সুদুর্লভ, হয় না, খুবই কম, নেই বললেই হয়। তাই বলছেন এখানে যে অনয়া রাধিত নূনম ভগবান হরিশ্বর, সেই হরি ঈশ্বর, সে আমাদের শ্যামসুন্দর, তার দ্বারাই সর্বাপেক্ষা অধিক পরিমাণে সেবা পেয়েছেন। তাই তাকে দেখো জন্ম বিহায়, জন্ম বিহায়, জন্ম বিহায়, যার জন্য আমাদেরকে ছেড়ে তিনি তাকে নিয়ে চলে গেছেন। জন্ম বিহায় গোবিন্দ প্রীত জম জমানয়দ রহ অজম আনয়দ রহ, যাকে গুপ্ত লীলাতে নিয়ে চলে গেছে অন্য জায়গায়। এইভাবে সমস্ত বর্ণনা করা হয়েছে। পরে আমি আলোচনা প্রসঙ্গে এই কথা বললাম, শ্যামসুন্দর অন্তর্ধানে ছিলেন, এখন অন্বেষণ করতে করতে যখন তারা পাগল হয়ে গেছেন, প্রাণ আর রক্ষা করতে পারছেন না, যখন গোপী গীতার সব বিষয়গুলো আমি সকালে প্রাতঃকালীন অধিবেশনে কিঞ্চিত আলোচনা করলাম, সেই সময় গোপীগণের প্রাণ প্রায় চলে যাবে, এই অবস্থায় শ্যামসুন্দর দেখা দিলেন সেখানে। শ্যামসুন্দর দর্শন দিলেন, দর্শন দিয়ে যখন কি অবস্থা নামাজে, শ্রী সুখদেব গোস্বামী বলছেন, ইতি গোপ্যহ প্রগায়ন্তহ প্রলপন্তশ্চ চিত্তধা রুরুদু সুস্বরম রাজন কৃষ্ণ দর্শন লালসা। কৃষ্ণ দর্শনের লালসায় যখন তারা পাগল হয়ে গেছেন আর বাঁচবেন না, আমরা আলোচনা করেছিলাম তোমাতে আমরা প্রাণ ধারণ করে রয়েছি, তোমাতে আমরা আমাদের প্রাণটাকে ধারণ করেছি, তৈ ধীতাসবস্তং বিচ্ছিন্নবতে, তৈ ধীতাসবস্তং বিচ্ছিন্নবতে, তোমাকে অন্বেষণ করছি, তোমার চরণেতে আমাদের প্রাণকে সঁপে দিয়েছি, আর আমাদের বাঁচবার কোনো রাস্তা নেই। জয়তি তে ধিকং জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শশদত্র হি দ্বৈত দীক্ষুতাম দীক্ষুতাবকা তৈ ধিতা সভো ত্বাং বিচিন্বতে সুরথনাথ তে অশুল্ক দাসিকা বরদ নিগ্নথো নেহ কিংবধো, ইত্যাদি সব আলোচনাগুলো করেছিলাম। এই অবস্থায় তাসাম আবির্ভাব ছৌরী স্ময়মান মুখাম্বজহ পীতাম্বরা ধরহ স্বাগ্ভী সাক্ষাৎ মন্মত মন্মত, সেই মুহূর্তে যমুনাত্রীরা হঠাৎ দেখে গেল হাসতে হাসতে শ্যামসুন্দর বনমালা পরিহিত বৈজন্তী মালা স্রগ্ভী পীতাম্বর ধারী অপূর্ব, মনে হচ্ছে সাক্ষাৎ মন্মত মন্মত। সমস্ত জগতে যত ব্যক্তি আছে, যত কামিনী আছে, যত কেউ আছে, তারা সবাইয়ের মনকে মন্মথ করে মন্থন করে তিনি নাম ধরেছেন মন্মথ। তার নাম মন্মথ হয়েছে, তাকে মন্মথ বলা হয়, মন্মথ মন্মথ। মন্মথ কেন বলছেন, যিনি মনকে মন্থন করেন, মনকে সম্পূর্ণ মন্থন করে যিনি তোমার সমস্ত কিছুকে হরণ করে নিয়ে যাবেন, তার নাম হলো মন্মথ। এইভাবে অনেক হাস্য পরিহাস আলোচনা হলো, কেন শ্যামসুন্দর অন্তর্ধান করলেন, এইসব বিষয়ে গোপিকারা অনেক কিছু ভালোবাসা প্রদর্শন করলেন, শ্যামসুন্দরও দেখালেন। তারপর তারা প্রশ্ন করেছিলেন কিছু, এবার অদ্ভুত প্রশ্ন, সেই প্রশ্নগুলো উত্তর দিয়েছিলেন। আমার সময়ের অভাবে আমি খুব শীঘ্র গতিতে এবার এগোতে হবে আমার। ভগবান শ্যামসুন্দর সেখানে, ভগবান শ্যামসুন্দর এগিয়ে আসো, আমরা ভগবানের গীতা আলোচনা করলে দেখতে পাই, শ্রীমদ্ ভগবদ্ গীতাতে ভগবান সেখানে পরিষ্কার প্রতিজ্ঞা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে স্বয়ং প্রতিজ্ঞা করেছেন, প্রতিজ্ঞা করে বলছেন যে যথা মাং প্রপদ্যন্তে স্তাংস তথৈব ভজামি অহম, যে যথা মাং প্রপদ্যন্তে তাংস তথৈব ভজামি অহম, যে যেমনভাবে আমাকে আরাধনা করে, যে আমাকে যেমনভাবে আরাধনা করে সে সেই রকমভাবে তাকে আমি কৃপা করি। যে যথা মাং প্রপদ্যন্তে তাংস তথৈব ভজামি অহম, যে আমাকে যেমন ভজনা করবে আমি তাকে ঠিক সেমনভাবে তার পেমেন্ট দিয়ে দেবো। পেমেন্ট, আমাকে ভজনা করেছ, পেমেন্ট চাও, নাও নিয়ে যাও। গুরু বৈষ্ণব এরকম করেন, বঞ্চনা করেন, যদি এখানে কামনা বাসনা নিয়ে আমার কাছে এসছে, ভক্তি চাইছে না, ভালোবাসা চাইছে না, ভগবানের কাছে যেতে চাইছে না, তখন পেমেন্ট দিয়ে দেন তারা, যা কী কী পদ চাই, কী কী প্রতিষ্ঠা চাই, কী কী চাই সব নিয়ে চলে যাও, আসল জিনিস পাবে না। শ্যামসুন্দর ওই জন্য গীতাতে বলেছেন যে যথা মাং প্রপদ্যন্তে তাংস তথেই ভবজামি অহম, যে আমার কাছে যেমনভাবে শরণাগত হয় তাকে আমি ঠিক সেরকমভাবেই আমার তার প্রতিদান দিয়ে দিই। কিন্তু এখানে শ্যামসুন্দর এই ব্রজের অন্তঃকরণে বৃন্দারণ্যে গোপিকাগণের সম্মুখে ব্রজবাসীগণের সম্মুখে এই কথাটা আর বলতে পারেন নাই। এ কথাটা জগৎবাসীকে বলেছিলেন যে যথা মাং প্রপদ্যন্তে তাংস তথৈব ভজামি অহম, কিন্তু এই কথাটা এখানে আর বলতে পারছেন না। বৃন্দাবনের অন্তঃকরণে ভগবানের এই কথা চলছে না, ভগবান হেরে গেছেন। বৃন্দাবনের অন্তঃকরণে ভগবান স্যারেন্ডার করেছেন, এরকম দুটো হাত তুলে দিয়েছেন। বৃন্দাবনের অন্তঃকরণে ভগবান দুটো হাত তুলে দিয়ে স্যারেন্ডার করে বলছেন ন পারে অহম নিরবদ্ধ সংযুজাম সসাধু কৃতম বিবদায়ু সাপিব যা মা অবজন দুর্জন গৃহ শৃঙ্খলা সংবিশ্চ তদব প্রতুজাত সাধনা। হে গোপিকাগণ, আমি তোমাদের ঋণ, তোমাদের প্রতিদান আমি যদি ব্রহ্মার মতো আয়ু পাই, ভগবান মজা করে বলছি, ব্রহ্মার আয়ু তো সামান্য, ব্রহ্মার মতো যদি আয়ু পাই তাহলে তোমাদের ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো। তোমাদের এই ভালোবাসা, তোমাদের এই প্রতিদান, তোমাদের এই আমার প্রতি যে এরকম ধরনের সেবা করার প্রবৃত্তি, ন পারে অহম নিরবদ্ধ সংযুজম সংযুজম সসাধু কৃতম বিবুধায়ু সাপিব যা মা আভজন যা মা আভজন দুর্জন গৃহ শৃঙ্খলা সংবৃষ্ট তদ প্রতিজাত সাধন। তোমরা সংসারের দৃঢ় বন্ধনকে কীরকমভাবে ছিন্ন করে দিলে অনায়াসে, তোমরা সংসারের বন্ধনকে কীভাবে ছিন্ন করে দিলে, আহা, কোনো কিছু তোমাদের ভয় হলো না। সংসার বন্ধন, সমাজ বন্ধন, সমাজ বন্ধন, দেহ বন্ধন সমস্ত ত্যাগ করে দিলে তোমরা ছিন্ন ভিন্ন করে যা মা আবাজন দুর্জন গৃহ দুর্জর গৃহ শৃঙ্খলা, এই গৃহ শৃঙ্খলাকে কেউ কোনো দিন ভেঙে দিতে সমর্থ হয় না, কোনো দিন সেটাকে তোমরা অনায়াসে ভেঙে দিয়েছ, দিয়ে আমাকে তোমরা ভজন করেছ। আজ আমি হাত জোর করে একটাই কথা বলতে পারি, তোমরা নিজেদের সাধুতার, তোমরা নিজেদের যে সাধুতা, এই সাধুতার দ্বারা তোমরা নিজেরা নিজেদেরকে সামলে নাও। আমার কিছু তোমাদের দেওয়ার মতো আমি কী দেবো তোমাদের, তোমাদের ভালোবাসার সামনে আমি যা প্রতিদান দিতে যাব এটাতে সব কিছু একটা তুচ্ছ হাস্যাস্পদ হবে, আমি কী দান তোমাদের দেবো। এইভাবে করে ভগবান বিভিন্ন রকম হাস্য পরিহাস করলেন, নর্ম হাস্য পরিহাস, বিভিন্ন খেলা করার পর এবার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা না জানলে পরে মানুষ নরকে চলে যাবে সেইটা জানাবার দরকার পড়েছে। সেটা কি না, শ্রী পরীক্ষিত মহারাজ আমাদের মতো সন্দিগ্ধ সন্দিগ্ধ যারা সন্দেহপ্রবণ মানুষ, যারা কিছুতেই ভগবানের অপ্রাকৃত এই বিলাসকে বিশ্বাস করতে পারছেন না, তাদের কাছে নিজেরাই ইচ্ছে করে এই পরীক্ষিত মহারাজ প্রশ্ন রেখেছেন আমাদেরকে সংশোধন করবার জন্য। পরীক্ষিত মহারাজ কৃষ্ণের ব্যাপারে যেন মনে হচ্ছে সন্দেহ এসছে, আসলে নাই, গুরু কৃপা পেয়েছেন, আমাদের জন্য তিনি এই প্রশ্নগুলো করেছেন যাতে তিনি প্রশ্ন করেছেন গুরুদেব উত্তর দেবে, আর সমাজের সমস্ত লোক যেন শুনতে পারে যে ভালো করে শোনো, কান খুলে শুনে নাও কৃষ্ণলীলা কী বস্তু, কৃষ্ণলীলা কী বস্তু এটা শুনে নাও, যেন কাউর হৃদয়ে কাম কোনো দুর্গন্ধ ভাব না আসে, যেন নরকে চলে না যাও তোমরা। সেই জন্য শ্রীল পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছে মনে হচ্ছে যেন সন্দেহ প্রকাশ করেছেন, করে বলছেন যে এত বড় আশ্চর্য ব্যাপার। বলছে কেন, সংস্থাপনা সংস্থাপনায় ধর্মস্য প্রসমায়তরাস্য অবতীর্ণ হি ভগবান অংশেন জগদীশ্বর, সংস্থাপনায় ধর্মস্য প্রসমায় ইতরস্য চ। আমরা তো জানি ভগবান আবির্ভাব হয়েছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম ইত্যাদি কথা বলেছেন ধর্ম সংস্থাপন করার জন্য। তুমি তো নিজেই বলেছেন, তাহলে এখানে কেন ধর্ম তিনি ভাঙছেন? এ বড় অন্যায় কথা। যিনি নিজে ধর্ম সংস্থাপন করেছেন, এত জগতের নিয়ম কানুন বানিয়েছেন, আর ল মেকার ইজ দ্য ল মেকার, যিনি নিয়ম মেনেছেন তিনি নিয়ম ভাঙছেন? বলে না, নিয়ম ভাঙেননি তিনি। সেটি উত্তর দেব পরীক্ষিত মহারাজের এই প্রশ্ন হচ্ছে এক্সেলেন্ট প্রশ্ন। এই প্রশ্ন যদি তিনি না করতেন, আর তার উত্তর যদি আমরা না পেতাম, তাহলে আমরা কৃষ্ণকে অত্যন্ত নোংরা চোখে দেখতাম। পরাত্পর অখিলেশ্বরের অপূর্ব যে গুপ্ত লীলা, এ সম্বন্ধে সাধারণ মানুষের কোনোরকম কাণ্ডজ্ঞান নেই, তারা জানেন না, তারা অনুভব করতে পাচ্ছেন না কি বিষয় এটা। সংস্থাপনা সংস্থাপনায় ধর্মস্য সংস্থাপনায় ধর্মস্য প্রসমায় ইতরস্য চ অবতীর্ণ হি ভগবান অংশেন জগদীশ্বর। অবতীর্ণ হি ভগবান অংশেন জগদীশ্বর, সমস্ত অংশ কলা এই সমস্ত সমেত সর্বাঙ্গীনভাবে পরিপূর্ণ ঈশ্বর স্বয়ংরূপ ভগবান আবির্ভাব হয়েছেন। কী জন্য? বলছে আমরা তো জানতাম ধর্ম স্থাপন করবার জন্য, আর ধর্ম সংস্থাপনায় ধর্মস্য আর প্রসমায় ইতরস্য চ। ইতর মানে হচ্ছে ধর্মের বিপরীত হচ্ছে অধর্ম। প্রসমায় প্রশমন করবার জন্য, ইতরস্য চ, ইতর মানে যেটা ধর্ম তার বিপরীতটা ইতর অর্থাৎ অধর্ম, তাহলে অধর্মকে বিনাশ করার জন্য ধর্মকে স্থাপনের জন্য তিনি। তাহলে তিনি কেন এরকম অধর্ম করলেন, কি করলেন? সকথম ধর্ম সেতু নাম বক্তা কর্তা বিরক্ষিতা প্রতিম আচরত ব্রহ্মণ পরধারাভিমর্শনম। সকথম ধর্ম সেতু নাম, তিনি ধর্ম সেতুর তিনি নিজেই স্থাপনকর্তা, ধর্ম সেতুকে তিনি নিজে বানিয়েছেন। ধর্মের সেতু, ধর্মের মর্যাদা, ধর্মের যে সেতু আছে সেটাকে সমাজের কেউ যেন ভঙ্গ না করে, সেই জন্য ভগবান বিভিন্ন বেদ পুরাণ আদি উপনিষদ গীতা সবের দ্বারা টোটালি খুব সুন্দরভাবে বর্ণাশ্রম ধর্ম থেকে আরম্ভ করে অপূর্বভাবে সমস্ত তিনি ধর্মের সংস্থাপন করেছেন, যাতে করে আমাদের সমাজে কোনো বিশৃঙ্খলতা সৃষ্টি না হয়, অপূর্ব একটা নিয়ম শৃঙ্খলা মেনে যেন সবাই। আর সেই জন্যই পরীক্ষিত মহারাজ বলছেন আমার যেন সন্দেহ হচ্ছে, সকথম ধর্ম সেতু নাম বক্তা কর্তা বিরক্ষিতা, তিনি ধর্মে ধর্ম সেতুর বক্তা আর কর্তা আর অভিরক্ষিতা, তিনি বক্তা তিনি কর্তা আর তিনি অভিরক্ষিতা, ধর্মকে তিনি রক্ষাও করেন। তিনি কি করে প্রতিম আচরত ব্রাহ্মণ, তিনি তাহলে কেন এরকম বিপরীত আচরণ করলেন, কি বিপরীত আচরণ? বলছেন পরধারাভিমর্শনম, অপর সকল ব্যক্তিগুলোর যারা স্ত্রী সেগুলোকে গোপিকা রূপে আমরা দেখতে পাচ্ছি এখানে, বাক্তবী এগুলো গোপন সিদ্ধান্ত আছে, এই যাদেরকে দেখা যাচ্ছে স্বামী রূপে এদের সমস্ত যোগমায়া কল্পিত, এগুলো যোগমায়া কল্পিত, এগুলো বাস্তবিক পক্ষে এগুলো নেই, তারা সংসার আছে আমাদের, আমাদের স্বামী আছে, এই সংসার শৃঙ্খলাকে ভেঙে আমরা কৃষ্ণের কাছে যাব, কখন কৃষ্ণকে পাব, পরকীয়াভাবে হয় রসের উল্লাস। পারকীয় ভাবটাকে, উন্নত উজ্জ্বলতাকে এক্সিলেন্ট অবস্থায় অনুভব করা যায়। উন্নত উজ্জ্বল রস সাধারণ কিছু রস নয়, এটা কি যে কোনো লোক বুঝে নেবে? এই উন্নত উজ্জ্বল রসের যে এক্সিলেন্ট অবস্থা, এটা একমাত্র পারকীয়া রসেই হয়। বাস্তবিক পক্ষে রাধারানীও কোনো স্বামী নাই, কিন্তু আয়ন ঘোষকে, আয়ন ঘোষের বাড়ি আমরা জানি, সেখানে অভিমন্যু তার নাম, ব্রজের নাম আলাদা আছে, তাকে স্বামী রূপে গ্রহণ করেছিলেন রাধারানী। বাস্তবিক পক্ষে সমস্ত কিছু যোগমায়া কল্পিত, রাধারানী কোনো স্বামী নাই, একমাত্র ভগবান শ্যামসুন্দর, কেউ নেই। এগুলো বাইরের জগতে বাধা, কৃষ্ণকে ভজন করবার জন্য কত ব্যারিয়ার, কত বাধা, কত কষ্ট। শাশুড়ি অত্যাচার করছে, ননদী অত্যাচার করছে, গালাগাল দিচ্ছে, সমাজের লোক বদনাম দিচ্ছে, কিন্তু রাধারানীর সতীত্ব কখনো নষ্ট হয় না। সহস্র ছিদ্র সম্পন্ন কলসিতে যমুনা থেকে জল নিয়ে তিনি এসেছিলেন, কোনো কেউ আনতে পারেননি। যিনি সতী হবেন তিনি ওই ছেঁদা সহস্র ছিদ্র সম্পন্ন এই ঘোড়া করে জল আনতে পারবেন, তার সতীত্ব পরীক্ষা হয়ে গেছে। কাজেই সমাজের লোক অনেক কিছু বলতে পারে, তারা পাগল ছাগলের মতো, আমাদের কি যায় আছে তাতে, আমরা তাদের কথা কিছু যায় আসে না। কত কষ্ট, কত ক্লেশ ভোগ করে রাধারানী শ্যামসুন্দরের অনর্গল 24 থেকে 24 ঘন্টা অনর্গল সেবা করে গেছেন, সেবা করছেন। এগুলো সাধারণ ব্যক্তি অনুভব করতে পারে না। সেই জন্য পরীক্ষিত মহারাজকে দিয়ে আমাদের সমাধান করাচ্ছেন। পরীক্ষিত মহারাজের অন্তরে কোনো সংশয় থাকা কথা নয়, তথাপি তিনি আমাদের কাছে এই সংশয় উত্থাপন করে তার সংশয়ের নিরাসন, সংশয়ের নিরাসন অর্থাৎ সংশয়ের সমাধানের ব্যবস্থা রেখেছেন। সকথম ধর্ম সেতু নাম বক্তা কর্তা বিরক্ষিতা, তিনি বক্তা কর্তা বিরক্ষিতা, প্রতিম আচরত ব্রহ্মণ পরদারা বিমর্শম, তিনি কি করে পরদার নিয়ে এরকম ধরনের খেলা করলেন, এটা তো উচিত নয়। আপ্ত কাম যদুপতি কৃতবান বৈজুগুপসিতম, আপ্ত কাম যদুপতি কৃতবান বৈজুগুপসিতম, কিমভিপ্রায় এতম ন সংশয়ম ছিন্দি সুব্রত। আপ্তকাম যদুপতি কৃতবান বৈ যুগুপসিতম, আমার মনে হচ্ছে আপ্তকাম যদুপতি যাকে শাস্তে বলা হয়েছে তিনি প্রত্যক্ষ চোখের সামনে দেখছি অন্যায় করছেন। এ কি আপ্তকাম যদুপতি কৃতবান বৈ যুগুপসিতম, তিনি নিশ্চয়ই ঘৃণ্য কর্ম করেছেন মনে হচ্ছে, বই নিশ্চিত পরিমাণে মনে হচ্ছে। কিম অভিপ্রায়, এর অভিপ্রায় কি, এর রহস্য কি? আমরা তো বাইরে এই নোংরা দৃষ্টি নিয়ে এগুলোই দেখছি, আমরা তো আমাদের কুৎসিত দর্শন এটা নিয়ে এটি দিই। এই জন্য আমাদের রূপপাদের চরণের কৃপা দরকার। কালকে সকালে আমি আলোচনা করব, কালকে বিকেলে এইসব আলোচনা করব। বলছেন বাস্তবিক আমাদের রূপপাদের কৃপা চাই, আমাদের কুৎসিত দর্শন যাচ্ছে না। প্রতি পদে ঘুরে ফিরে সেই ওই নোংরা দুর্গন্ধ রক্ত মাংস পুঁজ হার এইসবের চিন্তা, এর বাইরে কোনো পবিত্র চিন্তা আমাদের মধ্যে আসছে না। আসবে কী করি বা আসবে, সে সাধুসঙ্গ দরকার, অনর্গল সে সাধুর হরিকথা শুনতে হবে দিন রাত, কেউ কি পারবে? যদি না পারে তাহলে কী করে ভগবানের কাছে যাবে? আশ্চর্য কথা এসব। আপ্তকাম যদুপতি কৃতমান বৈ যুগুপসিতম কিম অভিপ্রায় এতম ন সংশয়ম ছিন্দি সুব্রত, হে গুরুদেব দয়া করে আমাদের এই সংশয়টাকে ছেদন করে দিন। কি করে সুখদেব বসে বলছেন, শোনো রাজন, ধর্ম ব্যতিক্রম দৃষ্টি ঈশ্বরানাঞ্চ সাহসম তেজিয়াসম ন দোষায় বন্ধের সর্বভূয় যথা। আমরা যখন ভাগবত আলোচনা করতে করতে মুনি ঋষিগণেরও ধর্মের ব্যতিক্রম দেখেছি, কিন্তু তাদের কোনো দোষ স্পর্শ করেনি, করছে কি? বৈশিষ্ট্য মুনি বাহ্য দৃষ্টিতে অনেক কিছু দেখেছি আমরা, কিন্তু তাকে তো দোষস্পর্শ করেনি। তেজিয়ান বৈশ্য বিশ্বামিত্র মুনি অনেক আমরা দেখছি, মেনকার সঙ্গ হয়ে কত কিছু হয়ে গেল, তাই তো দুঃস্পর্শ করছে না, বলে ওই কথাই তো বলছি। বিরাট তেজিয়ান ব্যক্তি যেমন আগুনের মধ্যে, আগুনের মধ্যে যেমন যে কোনো জিনিস তুমি দেবে সে আগুন পুড়ে ছাই করে দেবে। তুমি যদি আগুনে মাংস দাও, মাংসও দিতে পারো, অন্য অনেক কিছু দিতে পারো, যা দেবে তাই পুড়ে ছাই করে দেবে। কিন্তু অগ্নি নিজে তার মধ্যে লিপ্ত হবে না, হবে বন্ধের সর্বভূয় যথা। আগুন যেমন সব খেতে পারে, সমস্ত কিছু ছাই করে দিতে পারে, কিন্তু আগুনের কোনো রকম দুঃস্পর্শ করে না। সেরকম তেজিয়ান গুরু বৈষ্ণব যারা আছেন তাদের কোনো রকমভাবে ঋষি মুনি এদেরই কোনো দুঃস্পর্শ করে না, সেক্ষেত্রে কৃষ্ণের কী করে দুঃস্পর্শ করবে। তেজিয়া আসাম ন দোষায় বন্ধের সর্বভূয় যথা। তেজিয়ান ব্যক্তি, তেজিয়ান ঋষি মুনি এদের কোনো দোষ হয় না। আর তাও যদি ধরো শঙ্কর ভগবান কালকুট বিষ পান করেছিল, আর তোমরা একটু কালকুট বিষ পান করে দেখাও, যদি শঙ্কর ভগবান পার্বতীকে এরম নিয়ে বসে থাকে থাকে বাঁ পায়ে এরমভাবে জগতের কাছে এরমভাবে পার্বতীকে বসিয়ে নিয়ে এরকমভাবে হরিকথা বলছেন, তোমার যদি সে ক্ষমতা থাকে তাহলে তুমিও শঙ্কর ভগবানের মতো একটু বিষ খেয়ে দেখাও। শঙ্কর ভগবান তো হলাহল বিষ খেয়েছেন, তুমি একটু খাও, একটা ফোঁটা খাও, সেই বেলা নয়, সেই বেলা পেশুপা। আর শঙ্কর ভগবান পার্বতীকে নিয়ে বুঝিয়ে সেইটা নকল করবে তুমি অমানুষের মতো, এর দ্বারা কী প্রমাণ হয়? শঙ্কর ভগবান যখন কালকুট বিষ হলাহল বিষকে পান করলেন তখন কেউ তো বললো না আমাকে একটু বিষটা দিন। আর যখন শঙ্কর ভগবান দেবী তার নিজের শক্তি তাকে নিয়ে এরম বসে রয়েছে শিব শক্তি অভিন্ন, তখন লোকে নিন্দা করছে, এই কি, হ্যাঁ পার্বতীকে এরম বাঁ পায়ে বসিয়ে রেখে হরিকথা বলছে, লোকে কি বলবে, কি বলবে লোকে? যারা শঙ্করের তত্ত্ব জানে তারা ভালো জানে শঙ্কর ভগবান কপটতা জানেন না, বরঞ্চ জগতের বাসী জগৎবাসীর কাছে প্রমাণ করার চেষ্টা করে, দেখো আমি আমার স্ত্রীকে নিয়ে কোলে হরিকথা বলছি, তার মানে আমি কামুক, আমি আসলে সাধু নয়। শঙ্কর ভগবান ইচ্ছে করে প্রমাণ করার চেষ্টা করি তোমাদেরকে বঞ্চনা করবার জন্য, আমি সাধু হইনি দেখো না, তাই সাধু হলে কখনো বসে এরকমভাবে, আমি বসেছি, তার মানে আমি সাধু হইনি, যা যা যা যা চলে যা, বঞ্চনা করবার জন্য এটা করছেন। এত বৈরাগ্য এত ভালোবাসা অন্য কোনো দেবতার মধ্যে কোনোদিন দেখেনি, শঙ্করের মধ্যে যে গুণাবলী কোনোদিন কোনো দেবতার মধ্যে দেখা যায়নি আর যাবেও না। ভগবানের জন্য নিজের জীবনের সমস্ত কিছু তিনি দিয়ে দিয়েছেন, জগতে যা কিছু ভালো ভালো খাবার দাবার ফল ফুল পাতা যা কিছু আছে জগতের ভালো ভালো সব ভগবান, প্রভু এটা তোমার, তুমি কি নেবে? আমার যেগুলো তোমার লাগে না সেগুলো আমায় দিয়ে, ওই কোথায় ধূর্তা ফুল জঙ্গলে রয়েছে, কোথায় কুকুরে পেচাপ করে, হ্যাঁ আকন্দ ফুল, ওগুলি আমায় দিস, ওগুলো আমি খুশি, বেলপাতা দিস, এই আমি খুশি। এর নাম হলো শঙ্কর। খালি ভগবান শঙ্করের তত্ত্ব আলোচনা করলে লোকে পাগল হয়ে যাবে, ইনি কে? যতক্ষণ পর্যন্ত এনার ভালোবাসা না লাভ না করে জীব, আমার জীবনও তাই, ওনার ভালোবাসা বলদাওজি মহারাজের ভালোবাসা, তারপর রাধারানীর কথা অনেক পরে প্রত্যক্ষভাবে, যাকে শঙ্কর ভগবান মনে করবেন একে আমি বাঁচাবো ভক্তি দেবো, তার ভেতরে যদি কিন্তু আসল জিনিস দেখেন শঙ্কর ভগবান দিয়ে, আর বাইরের লোকেদের গ্যাঁজা ভাঙ চরস এইসব দিয়ে বলে, হ্যাঁ রে আমি এইসবই খাই দেখ না, এরম তিলক বোম শঙ্কর বলে একবার টেনে দিল একটা কলকে। বদ্রীনারায়ণে গেছিলাম, সে বলেছিলাম ঘর পায় কোনো জায়গা নেই, কোথায় থাকবো, পাহাড়ি সমস্ত জায়গা, হ্যাঁ বারান্দায় থাকলে থাকা যায়, ওস পড়ছে বরফ পড়ছে, তা একজন বললে বাবা ওখানে যাও, ওখানে অনেক সাধু আছে থাকতে পারবে, ওখানে গিয়ে আমি ঢুকবে তো দূরের কথা, গিয়ে দেখি ধোঁয়ায় ধোঁয়া, কি ব্যাপার দেখে সব বোম শঙ্কর ভগবান টানছে, আমায় দেখাচ্ছে আও বাবা আও আও, ওরা আমাকে ওদের দলের লোক বলে ভেবে নিল, আসো আসো তুমিও দুই চারটে টানো, ভেবেছি আমিও গেজারি সাধু, সুন্দর এই হচ্ছে ব্যাপার। তর্ব তাহলে শাস্ত্র উপদেশ করছেন নৈতৎ সমাচারে জাত মনসাপিহি অনিস্বরাহা, যে ঈশ্বর যার বিশাল ক্ষমতা, শঙ্কর ভগবান ঈশ্বর, পরমেশ্বর না ঈশ্বর, তিনি যা করতে পারেন তুমি মনের দ্বারাও সেটা করতে পারবে না, পারবে স্বপ্নের দ্বারা কল্পনার দ্বারা পারবে না, ধ্বংস হয়ে যাবে। নৈতৎ সমাচারে জাত মনসাপিহি অনিস্বরাহা, আর বিনস্পতি আচরাত মৌড্রাত ইয়থা রৌদ্র অধ্যিজম বিষম, সমুদ্রের থেকে যে হলাহল বিষ বেরিয়েছিল সেটা যেমন শঙ্করই পান করতে পেরেছিলেন, অনিশ্বর যারা ক্ষুদ্র জীব তার কোনোদিনই নকল করতে যেন না যায়, নকল করতে গেলে মৃত্যু অবধারিত। যখন ঋষিমুনিরা ভগবানের চরণে, মাইন্ড ইট, যখন এইসব ঋষিমুনিরা, তাদের এত ক্ষমতা হয়েছে, যখন এইসব ঋষিমুনিরা, তাদের এত বড় ক্ষমতা হয়ে গেল যে ভগবত ভজনের ফলে, অনন্য ভগবানের চিন্তার ফলে তাদের হৃদয়তে এত শক্তি এলো, তারা অসম্ভবকে সম্ভব করছেন, করছেন না বংশ। গঙ্গাকে কে ধারণ করবে? গঙ্গাকে ধারণ করবার জন্য কোনো দেবতাও এগিয়ে আসেননি ভয়েতে। বাবা, কোথায় আকাশ গঙ্গা, সেখান থেকে মাথায় পড়বে, চৌচিল হয়ে যাবে, পৃথিবীতে ঢুকে যাবে। শঙ্কর তো বললেন, শঙ্কর আরাধনা করে শঙ্কর বলে ঠিক আছে আমি ধারণ করব। জটাকে খুলে দিলেন, এরকমভাবে পাকিয়ে দিলেন, জটার মধ্যে গঙ্গা ঘুরছে। কই গিরিরাজ গোবর্ধনকে যখন সাত দিন সাত রাত তুলেছিল, তখন তোমরা তো কিছু বলনি, আর তোমাদেরকে পাঁচ কেজি পাথর দিত, পাঁচ ঘন্টা ধরে রাখো, পাঁচ কেজি পাথর তো মাত্র, তখন তো বলে পারি না। আর কৃষ্ণে যখন রাসলীলা করছে, কৃষ্ণ করলো, আমরা করলে কি দোষ, অমানুষের দল বুঝতে পারবেন। এই জন্য বলছেন, ঈশ্বরানাম বচহ সত্যম তথৈব আচরিতম কচিত তেসাম যত সবচো যুক্তম বুদ্ধিমান তৎ সমাচরিত। বুদ্ধিমান ব্যক্তি ভগবান যে আদেশ করেছেন সেইটি করবে, বুদ্ধিমান ব্যক্তি ভগবান, তিনি পরমেশ্বর যা বলেছেন আদেশ সেইটা করবে, ভগবানের নকল করতে যাবে না, নকল করলেই মরবে। সেই জন্য বলছেন, যে সমস্ত ঋষিমুনিরা ভগবানের ভজন করে এত শক্তি লাভ করেছেন, তাদের কোনো রকম বিকার হয় না, অসম্ভবকে সম্ভব করছেন, তাহলে ভগবান স্বয়ং রয়েছেন সাক্ষাৎ পরাৎপর অখিলেশ্বর অনন্ত ব্রহ্মাণ্ডনাথ, তার ক্ষেত্রে তোমরা এরকম ভাবছো কেন? কই বৈশিষ্ট্য মুনির তো কোনো কিছু ক্ষতি হয়নি, হয়েছিল বৈশিষ্ট্য মুনির ক্ষতি হয়েছিল, হয়নি? কই দুর্বাসা মুনির কোনো ক্ষতি, বিপদ দেখিয়েছে দুর্বাসা মুনির, তেজিয়ান ব্যক্তি, কোনো ক্ষতি হয়নি। যে সমস্ত বিরাট তেজিয়ান সাধুগুরু সাধুরা রয়েছেন, যারা ঋষিমুনি, তাদের যখন ভগবানের চিন্তা করে ভজন করে তাদের এত শক্তি হয়, আর তাহলে স্বয়ং ভগবান তার সম্বন্ধে, তাদেরই কোনো বন্ধন নাই, ঋষিমুনিদের কি বন্ধন আছে? তোমার তো একটু সামান্য খামিনী সঙ্গলে বন্ধন হয়ে যাবে, তা ওদের তো কিছু হয়নি, ওদের হয়েছিল বিশ্বামিত্রের বৈশিষ্ট্য মুনির কী হয়েছিল বন্ধন? কিছুই হয়নি। কিন্তু ভগবানের ক্ষেত্রে তাহলে তোমরা এরম ভাবছো কেন? সেই জন্য বলছেন, যৎপাদ পঙ্কজ পরাগ নিষেব তৃপ্তা, যৎপাদ পঙ্কজ পরাগ নিষেব তৃপ্তা, যোগ প্রভাব বিদুতাখিল কর্ম বন্ধা, স্বৈরম চরন্তে মনয়োপি নহি। বলছে, নজ্জমান সস্যেচ্ছয়াত্মবপুঃ কুত এব বন্ধ, যৎপাদ পঙ্কজ পরাগ নিষেব তৃপ্তা, যোগ প্রভাব বিভূতাখিল কর্ম বন্ধা, স্বৈরম চরন্তে মনয়োপি নজ্জমান সস্যেচ্ছয়াত্মবপুঃ কুত এব বন্ধ। তার চরণ চিন্তা করে তারা এত ঋষিমুনিরা এত পাওয়ার লাভ করেছে, আর সাক্ষাৎ ভগবান যিনি, তা কি করে বন্ধন হবে? স্বৈরম চরন্তে মনয়, স্বৈরম মানে মনে হচ্ছে যেন তারা নিজের ইচ্ছায় বিচরণ করছেন, তাদের কোনো বন্ধন নাই। আরেকটা কথা ভালো করে রাজন শুনে রাখো, গোপী নাম তৎপতি নাম চ সর্বেশাম এব দেহি নাম যো অন্তঃশ্চর স অধ্যক্ষ কিরণা নেই হদেহ ভাগ। কে রাসক্রীড়া করেছিল, কোন ব্যক্তি, কে কে, তার পরিচয় কি জানো তুমি রাজন? তুমি কার সম্বন্ধে এই কথা তুললে? বলছেন গো, পাগলের দল সব শুনতে আসে। গোপীনাম তৎপতীনাম চ সর্বেষামেব দেহিনাম যন্তশ্চরতি সাধ্যক্ষ কিরণনিহ দেহবাক। রাজন, গোপিকাগণের স্বামী বলে যাকে বলছো তারা কারা? তারা কারা? তাদের ভিতরে কে আছে? বলে কৃষ্ণ আছে। সমস্ত গোপিকাগণের যে স্বামী তাদের ভেতর কে আছে? বলে কৃষ্ণ আছে। বাইরের দৃষ্টিতে স্বামী, কিন্তু সব ভিতরে কৃষ্ণ রয়েছেন। গোপীনাম তৎপতীনাম চ সর্বেষামেব। আরে পতিদের কথা ছাড়ো, জগতের কোন ব্যক্তির হৃদয়েতে কৃষ্ণ নেই? সমস্ত ব্যক্তির হৃদয়ে কৃষ্ণ রয়েছেন। য অন্তশ্চরতি স অধ্যক্ষ, আসতেই তো সেই রাজক্রীড়ার অধ্যক্ষ রূপে রাজক্রীড়া করছেন। অপ্রাকৃত যোগমায়ার দ্বারা তিনি দেহ ধারণ, দেহকে এই জগতে অবতীর্ণ করিয়ে তিনি আজকে রাজক্রীড়া করছেন, তাতে তুমি দোষ দর্শন করবে কি করে? তিনি তো কৃষ্ণ। আর গোপিকাগণের স্বামীগুলো তারাও কৃষ্ণ, সবই কৃষ্ণ। ভগবানের তো কোনো দোষ হয় না। শেষে এক অপূর্ব সিদ্ধান্ত দিয়েছেন সুখদেব গোস্বামী, যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণের চরণকমলে পৌঁছাতে চায়, নিত্য সেবা পেতে চায়, তাদেরকে চিরকাল এটা মনে রাখতে পারে, মনে রাখতে হবে। বলছেন, অনুগ্রহায় ভূতানাম মানুষম দেহমাশ্রিতা ভজতে তাদৃশ ক্রীড়া যা শ্রুতা তৎপর ভাবে। সমস্ত জীবকে চরম অনুগ্রহ করার জন্য, অনুগ্রহায় ভূতানাম, সমগ্র ভূতগ্রামকে চরম কৃপা করার জন্য, অনুগ্রহায় ভূতানাম মানুষম দেহমাশ্রিতা, তার মনে হচ্ছে মানুষের মতো দেহ, তার দেহটা মানুষের নয়, সচ্চিদানন্দ বিগ্রহ। আর ওই রকম মানুষের মনুষ্য দেহ ধারণ করে মনে হচ্ছে যেন এরকম ক্রীড়া করছেন, খেলা করছেন। আর ভজতে তাদৃশী ক্রীড়া, যেরকম ক্রীড়া খেলা তুমি দেখছো এরকম ক্রীড়া করছেন। ভজতে তাদৃশী ক্রীড়া যা শ্রোতা, যে ক্রীড়া খেলা শ্রবণ করে মানুষ যদি তত্ত্বজ্ঞান লাভ করে, কৃষ্ণের তত্ত্ব করে যদি এইসব লীলা শ্রবণ করে, যা সত্তা তৎপর ভবেত, তৎপর ভবেত। এই সব অপ্রাকৃত কথা যে আজকে কিছু শুনলে কানে গেল, শোনার পরেতে সেই সব লীলাগুলো অনর্গল চিন্তা করতে করতে প্রাকৃত কামকে সমস্ত হৃদয় থেকে ঝেটিয়ে দূর করবে, দুর্গন্ধ বেরো এখান থেকে। যা সত্তা তৎপর ভবেত, অর্থাৎ কৃষ্ণলীলা অপ্রাকৃত সাধুগুরু বৈষ্ণবের হৃদয়তে যদি সত্যি সত্যি শুনে থাকো, আর শোনার পরে যদি তোমরা তৎপর না হও, তৎপরম ভবেত, ভবেত মানে বিধিলিঙ্গ, কৃষ্ণের এই অপ্রাকৃত বিলাসে শ্রবণ করে চিন্তন করতে করতে তোমাদেরও সেইভাবে কৃষ্ণকে তত্ত্ব জেনে ভজন করতে হবে। যদি না করো তাহলে দোষ লাগবে, না করলে অন্যথায় দোষ লাগবে, দোষ দোষ স্পর্শ করবে। এই জন্য এখানে বলছেন, ভজতে তাদৃশী ক্রীড়া যা সুত্তা তৎপর ভবেত, মানে করতেই হবে, আর যদি না করে তাহলে তাদের দোষ লেগে যাবে, দোষ স্পর্শ করবে, ক্ষতি হবে, ভালো হবে না। যা সুত্তা, যে অপ্রাকৃত বিলাস শ্রবণ করে, কৃষ্ণ যে কোনো মানুষ নয়, কোনো দুর্গন্ধ দূষিত পুরুষ আর স্ত্রীর সম্বন্ধ নয়, এটা যে অনুক্ষণ চিন্তা করবে, এই ভাগবত নিয়ে আমি বলছি, তার কাম বলে কোনো কিছু থাকবে না, নিষ্কাম হয়ে যাবে। এটাকে বলে কাম বিজয়ী লীলা। এই জন্য রাসলীলাকে কামলীলা বলা হয় না, রাসলীলাকে বলে কাম বিজয়ী। কামকে জয় করতে গেলে অপ্রাকৃত জগতে সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে যোগ্যতা অর্জন করে শুনতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে আগে, তারপর শুনতে হবে। যোগ্যতা অর্জনের জন্য সাধুগণ হরিকথাই একমাত্র যোগ্যতা দেবে। কপিল মুনিও এইখানে আদৌ সাধু সঙ্গ হবে প্রথমে, শতাং প্রসঙ্গাত মমবীর্য সংবিধ ভবন্তী হৃৎকর্ণ রসায়ন কথা তজ্জোষণাদ আশু অপবর্গ বর্তমানী শ্রদ্ধা ভক্তিরতির অনুক্রমিষ্যতি। তাহলে একমাত্র সাধুগণের শ্রীমুখে অনর্গল হরিকথা শুনতে হবে। সবসময় তো সাধুসঙ্গ পাওয়া যায় না, কে বললো পাওয়া যায় না? চৈতন্য ভাগবত পাঠ করো, দেখবে ওর ভেতরে সাধুসঙ্গ আছে। আর যে সাধুসঙ্গ প্রত্যক্ষ পেলে সেগুলোও আলোচনা করবে, অনর্গল সে কথাগুলো চালাবে, গৃহকর্ম করবে, অনর্গল এইসব কথা শুনবে, কাম জয় করে নেবে, কাম স্পর্শ করতে পারবে না। বলছেন বলছেন এইভাবে গোপিকাগণের স্বামীগণ যোগমায়ার দ্বারা অভিভূত হয়েছিলেন। তারা বুঝতেই পারেননি তাদের স্বামী তাদের স্ত্রী যে কৃষ্ণের কাছে চলে গেছে, তারা জানতে পারেননি, তারা জানতে পারেনি যোগমায়ার দ্বারা মোহিত হয়ে। তারা মনে করছেন মন্ন মানাহা সপার্শ স্থান সান সান দাঁড়ান ব্রজ কষাহা, ব্রজবাসিকা চিন্তা করছেন আমাদের পাশেই তা আমাদের স্ত্রীগণ রয়েছে। মন্ন মানাহা তারা মনে করছেন আমাদের স্ত্রী আমাদের পাশেই রয়েছে, কই চলে তো যায়নি কিন্তু বাস্তবিক চলে গেছে। মন্ন মানাহা সপার্শ স্থান সান সান দাঁড়ান ব্রজ কষাহা, ভগবানের মায়াতে মোহিত, কৃষ্ণ মায়াতে মোহিত হয়ে তারা এরকম ভেবেছে। এইভাবে তারা আর লাস্টের এই কথা বলে আমি অগ্রসর হব, যে যেখানে কাম বলে কোনো গন্ধ এখানে নাই, ভগবানের অপ্রাকৃত এই বিলাস এই একমাত্র রাস্তা, অপ্রাকৃত অপ্রাকৃত কামদেবের সেবা করতে করতে প্রাকৃত কাম দুর্গন্ধ কামকে জয় করার একটাই রাস্তা। বিক্রীতাম ব্রজবদ ভীরদঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিতাম মনোজ শ্রীনিবাদ অথবর্ণয়জ ভক্তিং পরম ভগবতী প্রতিলভ কামম হৃদ্রোগমাশুপাহিনতি অচিরে নধীরহ অচিরে নধীরহ অচিরে নধীরহ। বিক্রীতাম ব্রজবদ ভীরদঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিতাম মনোজ শ্রীনিবাদ অথবর্ণয়জ ভক্তিম পরম ভগবতি প্রতিলভ্য কামম হৃদ্রোগমাশু পাহিনতি অচিরে নধীরহ। বিক্রীতম বিশেষ রূপে কীরিতম যে খেলা হয়েছে কৃষ্ণের সঙ্গে ব্রজগোপিকাগণের, সেই সব কথা যিনি শ্রদ্ধান্বিত হয়ে শ্রদ্ধা শব্দে কয়ে শুদ্ধির বিশ্বাস, শ্রদ্ধা শব্দে শ্রদ্ধার মানে কি, শ্রদ্ধা শব্দে কয়ে শুদ্ধির বিশ্বাস, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। আমি যদি কৃষ্ণ ভক্তি করি সব হয়ে যাবে, আমার আর কোনো কিছু বাকি থাকবে না। এই দৃঢ় বিশ্বাস যার আছে কৃষ্ণকে যে মনুষ্য রূপে ধারণ চিন্তা করে উল্টোপাল্টা চিন্তা করে তার নরক গতি হবে, সেইটা বলছেন বিকৃতম ব্রজবদভীর হৃদঞ্চ বিষ্ণু। এখানে কৃষ্ণকে বিষ্ণু বলা হলো কেন, বলে ইচ্ছে করে বলা হলো কেন, রাজকীরাতে শতকোটি গোপীর সঙ্গে বিষ্ণু ব্যাপক রূপ ধারণ করেছেন, সবার সঙ্গে সঙ্গে একটা করে কৃষ্ণ। কৃষ্ণের এই বিশাল ব্যাপকত্ব, সর্বভূতে বিষ্ণু রয়েছেন কৃষ্ণ, এটাকে আমাদের অনুভব করিয়ে দেওয়ার জন্য ইচ্ছে করে এখানে বিষ্ণু শব্দ বলা হল। এখানে কিন্তু বিষ্ণু কেউ নেই, এখানে কৃষ্ণই রয়েছে, তথা বিষ্ণু শব্দটা ব্যবহার করলেন কৃষ্ণের কৃষ্ণকেই বোঝাবার জন্য। এখানে যেন কেউ না মনে করে বিষ্ণু রাজক্রিয়া করতে আরম্ভ করে, না বিষ্ণু রাজক্রিয়া করেনি, বিষ্ণু রাজক্রিয়া করে না। এখানে এই জন্য বিষ্ণু শব্দ বলেছে যাতে ব্যাপকত্ব আমরা অনুভব করে একটু সাবধান হই। অনন্তরূপী হরি অনন্ত হরি রূপ অনন্ত, ক্যাসে কই ভাবে, কি করে ভাবনা করবে হরি অনন্ত হরি রূপ অনন্ত। সেই জন্য সাধুগুরু পরিশ্রমের সঙ্গে আমরা ভালোবাসা করি, ভগবান হরি অনন্ত, অনন্তের সঙ্গে আমরা সম্বন্ধ স্থাপন করতে পারি না, ওই জন্য গুরু বৈষ্ণবের সঙ্গে আমরা সম্বন্ধ করে ভগবানের কাছে যাওয়ার চেষ্টা করি। ভগবান সাক্ষাৎ তো আমাদের সামনে আসবে না, বদ্ধজীব কখনো আসতে পারেন পরে। বিক্রীতম ব্রজবদ ভীরদঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিতাম মনোজ শ্রীনিবাদ অথবর্ণয়জ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে গোপবধূগণের যে অপ্রাকৃত এইসব বিলাস, যিনি তীব্র শ্রদ্ধার সঙ্গে নিরন্তর শ্রবণ করেন অনুশ্রীণবাদ অথবর্ণয়জ, অনুশ্রীণবাদ মানে হচ্ছে পরমহংস গৌড়ীয়গণের যে অধিদেবতা গৌরাঙ্গ মহাপ্রভু সংকীর্তনা আধিদেবতা, তার আনুগত্যে যারা রয়েছেন গৌড়ীয় বৈষ্ণবগণ, যারা ব্রজরস রসিক, সেরকম কোন যদি মহাপুরুষ হয় সাধু, যার ভেতরে পরিষ্কার হয়েছে ভোজরসের রসিক, বাইরে পুরুষ রূপে রয়েছেন ভেতরে গোপীভাব তার, এই রকম যদি কোনো মহাপুরুষের শ্রীমুখ থেকে অনর্গল এই কথা শ্রবণ করা যায়, অনুশ্রেণবাদ অথবা অনুশ্রেণবাদ মানে হলো আনুগত্যে, অনুশ্রেণবাদ কথার মানে হল প্রথম, অনুশ্রেণবাদ কথার প্রথম মানে হলো আনুগত্যে, অর্থাৎ স্বেচ্ছাচারিতা সেখানে নাই। আনুগত্যের কথা আমি কালকে তুলব সকালবেলা। বাস্তবিক আমরা কেউই আনুগত্যে নেই, কেউ নাই, কেউ হলপ করে শালগ্রাম ছুঁয়ে, কেউ তুলসী গঙ্গা জল ছুঁয়ে বলতে পারবে না আমি আনুগত্যে আছি, কেউ পারবে না। একমাত্র সেই রকম সাধুগুরু বৈষ্ণব যারা আছেন তারা ছাড়া কাউর বলার সাহসই নেই। বাস্তবিক কেউ আনুগত্যে নেই, নিজের ইচ্ছাচারিতে, নিজের স্বেচ্ছাচারী, যেটা ভালো লাগবে সেটা করবো, করবো না। বাস্তবিক কোনো শুদ্ধ গুরু হিসেবে আনুগত্য যিনি করেন, করেছেন, তার এই জন্মই সিদ্ধি, কিন্তু করেন না কেউ, মনে হয় যেন করছে, আসলে করেন। এই জন্য শ্রদ্ধান্বিতা অনুশ্রেণবাদ, শ্রদ্ধা সমন্বিত হয়ে যিনি অনর্গল এইসব কথা সেই রকম ধরনের সাধুর মুখে, ব্রজরস রসিক সাধুগণের মুখে শ্রবণ করবেন, অথবা শ্রবণ করার পর প্রচণ্ড প্রেম ভক্তিতে নেশাগ্রস্ত হয়ে গেছেন, তিনি নেশাগ্রস্ত হয়ে নিজেই বলতে আরম্ভ করেছেন সেসব কথা। ওই জন্য শ্রদ্ধান্বিত অনুশ্রেণবাদ অথবর্ণায়জ, যিনি শ্রদ্ধান্বিত হয়ে শ্রবণ করেছেন অথবা বর্ণনা করছেন অনর্গল ভগবানের অপ্রাকৃত এইসব, অপ্রাকৃত কামদেবের এইসব বিলাস, তিনি কি করতে পারেন? বলছেন, ভক্তিম পরম ভগবতী প্রতিলোভ্য কামম, ভক্তিম পরম ভগবতী প্রতিলোভ্য কামম। তিনি পরম ভক্তি লাভ করবেন ভগবানের চরণে। কামম হৃদ্রোগমাশ্রু পাহিনতি অচিরেণ ধীর, ভক্তিম পরম ভগবতী প্রতিলোভ্য কামম, হৃদ্রোগমাশ্রু পাহিনতি অচিরেণ ধীর। তিনি নিজের হৃদয়ের যে কাম কলমশ, যে দুর্গন্ধ দূষিত কাম, জড় দুর্গন্ধ কাম, সেগুলোকে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দিয়ে ধীর ব্যক্তি হয়ে যাবেন, ধীর পদবী লাভ করবেন, যার মস্তিষ্ক স্থির, যার চাওনি স্থির, যার চিন্তন স্থির, চলা বলা ওঠা বসা যা কিছু ক্রিয়াকর্ম সবসময় ধীর, তিনি সর্বদাই ভগবত চিন্তায় নিয়োজিত হয়ে রয়েছেন, নেশাগ্রস্ত। বাইরের এ দেহরও ক্রিয়া, এ দেহেরও ক্রিয়া অভ্যাস করিব জীবন যাপন লাগি, এ দেহের ক্রিয়া আমার চলছে, মনে হচ্ছে যেন উনিও খাচ্ছেন ইনিও তো খাচ্ছেন, এ দেহেরও ক্রিয়া অভ্যাস করিব জীবন যাপন লাগি। মেরে ফেলতে পারছি না নিজেকে, বিরহ যন্ত্রণা হচ্ছে, মেরে ফেলতে পারা যাচ্ছে না, আমাকেও দুটো খেতে হবে, আমাকেও জলপান করতে হবে, এ দেহেরও ক্রিয়া অভ্যাস করিব জীবন যাপন লাগি। আর যারা এই সমস্ত ভজন করতে করতে বিষয়ী লোকেদের সম্পূর্ণরূপে উপেক্ষা করে চরম আনন্দময় জগতে পরমহংস পদ লাভ করেছেন, তারা কি করেন, সেই অবস্থায় কি হয়? বলছেন, সে অবস্থায় তাদেরকে জগতের লোক পাগল বলে, পরমহংস গুরু বৈষ্ণবকে জগতের লোক পাগল বলে, পাগল বাবা, এ বাবা কোনো কিছু নাই, পাগল বাবা, কিন্তু বিচার করলে দেখা যায় তাদেরই সব আছে। এই জন্য শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর কীর্তনে বলছেন যে, আমার এ বিষয়ী পাগল বলিয়া অঙ্গেতে দিবেকে ধুলি, আমাকে বিষয়ী যেদিন আমাকে পাগল বলে গায়ে ধুলি দেবে, হে পাগল, হে পাগল, সেদিন জেনে রাখবে তুমি সিদ্ধ হয়েছ, পরম চরম অবস্থা। শ্রীল সুখদেব গোস্বামীকে কেউ চিনতে পারছে না, পরমহংস অবস্থা, বাবার কাপড় নেই, কিছু নেই, আর সমস্ত বাচ্চারা ঢিল মারছে, সমস্ত লোকরা ধুলি দিচ্ছে, বলছে কি কোথা থেকে এলা এত সুন্দর দেখতে, বাবাটা ল্যাংটো যাচ্ছে, সব কেউ চিনতে পারছে না, আমার এ বিষয়ী পাগল বলিয়া অঙ্গেতে দিল। এখনও ব্রজমণ্ডলে এমন এমন সাধু আছে, কাউর কাছে ধরা দেয় না, পাগলের মতো, কোথায় প্রসাদের সব ফেলে দিয়েছে জঞ্জাল, সে প্রসাদের থেকে তুলে তুলে খাচ্ছে, পাগল নয়, কিন্তু পাগল নয়, পাগলের মতো আচরণ করছে। ইচ্ছে করে পাগল সেজে রয়েছে, তোমরা যেন বিরক্ত না করো, আমার বাড়ি চলো বাবা, আমার বাড়ি চলো বাবা, আমি একটু এটা দেবো এটা দেবো, এই জন্য সেগুলোকে বঞ্চনা করার জন্য তারা পাগল সেজে রয়েছে, ইচ্ছা করে পাগল, যেন কেউ বিরক্ত না করে। মহারাজ, তারা মৌন থাকার হরিকথা একই কথা, তারা মৌন থেকে করবে কি? অনর্গল যারা হরিকথা বলে তারা কি মৌন থাকবে? তারা যা কথা বলবে সেটাই হরিকথা, ইচ্ছে করে মৌনের অভিনয় করে যাতে কেউ বিরক্ত না করে। মহারাজের সঙ্গে একটু দেখা করো, কথা আছে একটু, কি কথা বলবে ব্যাঙের মাথা? কথা তো বাবা একটাই, কথা তো একটাই, হরে কৃষ্ণ। আমাদের কৃষ্ণদাস বাবাজী মহারাজকে কেউ যদি বিরক্ত করতে আসতো, মহারাজ সর্বদা হরিনাম করতেন, কেউ এসে বলতো মহারাজ জানেন ওই মহারাজ এরকম করেছে, এরকম ব্যাপার, বাবা কথা তো একটাই হরে কৃষ্ণ, তুমি এত কথা কোথা থেকে পেল? তাকে বঞ্চনা করে তাড়িয়ে দিতেন, কোনো কথা শুনবো না, কোনো কথা কাউ শুনবে না, খালি হরে কৃষ্ণ, সর্বদাই হরে কৃষ্ণ, দিন রাত কোনো ঘুম বলে কিছু নেই। শ্রী কৃষ্ণদাস বাবাজী মহারাজকে যারা দেখেছেন তারা জানে কোনো দিন ঘুমাননি তিনি, রাত্রিবেলা হরিনাম করছে, হরিনামই তার বিশ্রাম, অনর্গল হরিনাম করছেন বিশ্রাম, কোনো সময় ঘুমোতে দেখেননি কেউ, এইরকম মহাপুরুষ ছিলেন, অনর্গল খোল বাজিয়ে কীর্তন করে যাচ্ছেন। তারে হৃদরোগ অর্থাৎ হৃদয়ের যে দুর্গন্ধ কাম, সেইটাকে দূরীকরণ করবার জন্য এই ব্যবস্থা, আর এটাকে বলা হয় কামবিজয়ী লীলা। এটাকে কি বলা হয়? বলে কামবিজয়ী লীলা। ভগবানের এই অপ্রাকৃত এই সব বিলাস আপনারা শুনলেন, এখন আমাদের খুব দ্রুত গতিতে অগ্রসর হতে হবে। সেখানে দেখা গেল যে কৃষ্ণের এবারে আসবে যুগল গীত, আসবে কৃষ্ণ এবং এই বলরাম যখন জঙ্গল দিয়ে যাচ্ছেন, গাছপালা সমস্ত কিছু তাদেরকে ফুল ফল নিয়ে, সমস্ত কিছু নিয়ে তাকে উপহার দেওয়ার জন্য সেই যুগল গীতায় অপূর্ব কথা সমস্ত কীর্তন করছেন, অপূর্ব এইসব বিলাস। এই করতে করতে যুগল গীতের কথা আসছে এখানে, আমি যুগলগীত, যুগল গীতা বলে এটাকে, এই সব বর্ণনা আমি বিস্তৃতভাবে করবার কোনো সময় পাব না। প্রত্যেকবারে যখন ভাগবত কথা হবে তখন ভগবানের ইচ্ছা আমার মনে থাকবে, যে যে বিষয়গুলো এখন এইসব আলোচনা হলো, তখন আবার অন্য আরও বিষয়গুলো যেগুলো আলোচনা কম হলো সেগুলো হতে পারবে, এছাড়া আর উপায় নেই। অনন্ত সাগর, এখানে যুগল গীতের আমি একটা দুটো শ্লোক বলবো। শ্রী সুখদেব গোস্বামী বলছেন, গোপ্যহ কৃষ্ণে বনম যাতে তমনুদ্রুত চেতসহ কৃষ্ণ লীলা প্রগায়ন্ত নিন্যোর দুঃখেন বাসরান। গোপিকাগণ যখন কৃষ্ণ বনে চলে যেতেন, বনেতে যখন তিনি গৌচরাতে চলে যেতেন, বনেতে যখন তিনি এই ব্রজবালকগণকে নিয়ে চলে যেতেন, সেখানে তখন এই গোপিকাগণ যারা বৃন্দাবনে গৃহকর্মেতে থাকেন তারা পাগলের মতো কাঁদতেন, কখন কৃষ্ণ ফিরবে। সকালে একবার যাওয়ার সময় দেখতে পেতেন বংশীবাদন করতে করতে যাচ্ছেন, যেটা আমি আগে বলেছিলাম শ্লোকের দ্বারা, বংশীবাদন করতে করতে যাচ্ছেন বৃন্দাবনে প্রবিষ্ট হচ্ছেন, তখন আবার ফেরবার সময় সব গোপিকারা রাস্তায় লাইন ধরে জঙ্গলে যে যার যেখানে বাড়ি গ্রাম সেখানে সমানে দাঁড়িয়ে গেছেন, অনর্গল ভগবানের এই অপ্রাকৃত রূপ দর্শন করবেন, তাকে না দেখলে তারা থাকতে পারেন না। কৃষ্ণ লীলা প্রগায়ন্ত, আর সারাদিন কী করে চলে? বলে সারাদিনে কেবল কৃষ্ণের গান করতে করতে গৃহকর্ম কিছু করেন, তাতেও ভুলভাল হয়ে যায়, সমস্ত ভুলভাল হয়ে যাচ্ছে। রান্না করবেন, তেল ঢালবেন, তেল ঢালতে কি জল ঢেলে দিয়েছেন? তেল ঢালার কথা, তেল আগে উঠবে তারপর এই চিন্তা করতে করে জল ঢেলে দিয়েছেন, কিছুক্ষণ পরে এই কি করছিস, জল ফুটছে, আরে সাই তো জল এটা ফেলে দিয়ে আবার সেই, এরকম ভুল হয়ে যেত। আর রাধারানী কৃষ্ণের বিরহ যন্ত্রণায় কাঁদতেন, আর কাঁদলে পরে যদি লোকে সন্দেহ করে এই কী জন্য কাঁদছিস রে, ব্যাপার আছে কিছু, সেই জন্য কী করছেন, ধোঁয়ারও ছলনা করি কাঁদেন, ধোঁয়া ছলো না, মানে রান্নাঘরে বেশি করে ধোঁয়া করে দিতেন ঘুঁটে ফুটে দিয়ে। আর বলছে, কিরে বউ তুই কাঁদছিস কেন? বলে, এই তো ধোঁয়াতে দেখছো না কি করব। আসলে কৃষ্ণের জন্য কাঁদছেন, কিন্তু ধোঁয়া দিয়ে ইচ্ছে করে বঞ্চনা করছেন, দেখলেই বলবে তখন তো কৃষ্ণকে ওরা দেখতে পারে না চোখে, কত সব কথা। এই জন্য এভাবে, যাই হোক, এইভাবে শঙ্খচূড়কেও, শঙ্খচূড়কে তিনি, শঙ্খচূড় নামক এক বিদ্যাধর উপস্থিত হয়ে গোপিকাগণকে উত্তর দিকে প্রেরণ করার চেষ্টা করছিলেন। সেখানে কৃষ্ণ সেই শঙ্খচূড়কে উদ্ধার করে দিয়েছিলেন, তার মণিটাকেও নিয়ে এসেছিলেন, বলরামকে দিলেন। গোপিকাগণের বিরহ যন্ত্রণার দু একটা লাইন আমি বলবো। এখানে বলছেন, এটা হলো, একে বলা হয়েছে যুগলগীত, যুগলগীতা। গোপী গোপ্প উঁচু বলছেন, বাম বাহু কৃত বাম কোপল বলগীত ভূরধরার্পিত বেনম কোমলাঙ্গুলি ভীরাশ্রিত মার্গম গোপ্প ইরয়তি অত্র মুকুন্দ। কি বলছেন গোপিকা বললেন যে, হে গোপী সকল, গোপীগণ নিজেদের মধ্যে বলছেন, বাম বাহু মূলে বাম কোপল রেখে আর ভূটাকে ভ্রুটাকে এরম নাচাচ্ছেন কৃষ্ণ, আর অধরেতে বাঁশুজা নিয়েছেন, আর প্রত্যেকটা স্বরেতে কোমল আঙ্গুলিগুলি এরম বাচ্চা বিদ্যুতের মধ্যে চালাচ্ছেন, চালিয়ে বিভিন্ন স্বরধ্বনিকে স্বরালাপ করছেন, স্বরালাপ যেটাকে বলে স্বরালাপ, স্বরের আলাপ করছেন। সপ্ত স্বররন্ধে সুকমল অঙ্গুলি অর্পণ করে কৃষ্ণ যখন বাদ্য করেন, তখন সিদ্ধগণের বনিতা সকল নিজ নিজ পতি সঙ্গে থাকলেও সেই বেণুরথ শ্রবণ করে বিস্ময় হয়ে পরে কামপর অপ্রাকৃত কাম অপ্রাকৃত কামবশ হয়ে লজ্জিত হয়ে মোহিত হয়েন, আর তাদের কাপড় চোপড়ে আলগা হয়ে যায়। যখনই অশ্বসাত্ত্বিক বিকার আসে তখন এই দেহের কাপড় থাকে না, কাপড়গুলো আলগা হয়ে যায়, বন্ধন আলগা হয়। এইভাবে বিভিন্ন রকম হাস্য, এই যখন কথা কৃষ্ণের কথা যুগলগীত অপূর্ব বলছেন, যুগলগীতে বিভিন্ন রকমভাবে বর্ণনা করা হলো, কৃষ্ণ যখন গোষ্ঠ থেকে অর্থাৎ গৌচারণ ক্ষেত্র থেকে যখন ফেরেন তখন বংশীধ্বনি করেন, বংশীধ্বনির দ্বারা সমস্ত এক এক গৌমাতার নাম ধরে তিনি ডাকেন, গৌমাতাগুলো বুঝতে পারে আমাকে রাখছে, শ্যামলি ধবলি পদ্মিনী বংশীধ্বনিতে ডাকেন, ওরা ঠিক বুঝতে পারে, ছুটে চলে আসে। কৃষ্ণ এইভাবে তাদেরকে নিয়ে গোষ্ঠ থেকে ফিরতেন। এইভাবে যখন আনন্দময় ব্রজের বিলাস চলছে, সেই সময়তে হঠাৎ এই যে দুষ্ট কংস, তার বিভিন্ন রকম কৃষ্ণকে মারবার জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা করে যখন কিছুতেই পাচ্ছে না, তখন বলল, ইস, এত অসুর, এত রাক্ষস অসুর পাঠালাম, কৃষ্ণকে কোনো মতে মারতে পারা গেল না, এক কাজ করা যাক, এবার অন্যরকম প্ল্যান করি, আমার সামনে আমি ওকে মারব, আমার সামনে এই মথুরাতেই মারব ওকে, ওখানে মারা যাচ্ছে না, ঠিক আছে। কি করলেন, একটা যজ্ঞের আয়োজন করলেন, ধনুর্যজ্ঞ, ধনুর্যজ্ঞ করে ওখানে বিভিন্ন রকম প্ল্যান প্রোগ্রাম করলেন, বলে এখানে এখানে আমার কাছে যে চানুর মুষ্টিক আদি বড় বড় সমস্ত পালোয়ান আছে, তাদেরকে দিয়ে কৃষ্ণকে লড়াই করাবো, করে গলা টিপে মেরে ফেলবো ওইখানে বলরামকে আর কৃষ্ণকে। এইভাবে যখন তিনি ঠিক করলেন, তখন নেমন্তন্ন করার জন্য পাঠালেন কাকে, কাকে পাঠালেন, ওই যে অক্রূরকে পাঠালেন। অক্রূর ভগবানের অনন্য ভক্ত, কিন্তু অক্রূর কৃষ্ণের সঙ্গে একটুখানি কোঅপারেশন করে চলে, এই কারণে, কারণ নাহলে থাকা যাবে না, মথুরা থেকে লাথি মেরে তাড়িয়ে দেবে। এই জন্য ইচ্ছে করে গোপনে কৃষ্ণকে ভালোবাসেন, বাইরে দেখান না, আর গুপ্তভাবে কংসের, কংস মনে করে অক্রূর খুব ভালো লোক, আমার কথা খুব শোনে, কাজে অক্রূরকে ব্রজধামে পাঠালেই কার্যসিদ্ধি হবে। অক্রূরকে একদিন ডাকলেন, ডেকে বললেন, তুমি এক কাজ করো, ব্রজমণ্ডলে নেমন্তন্ন করার জন্য যাও, নৌতা দেনে, নৌতা মানে নেমন্তন্ন দেওয়ার জন্য যাও, সেখানে নন্দ যশোদা উপানন্দ সবাইকে সব ডাকবে, আর সবাই যেন এই নেমন্তন্নে আসে, বলবে ধনুর্যজ্ঞ হবে, সবাইকে দর্শনের জন্য রাজা সবাইকে ডেকেছে, আর সেই সময় কৃষ্ণ বলরামকে অবশ্যই নিয়ে আসবে, নাহলে কিন্তু হবে না, কেন আসল তো ওদেরই, ওদেরকে মারতে হবে। এদিকে অক্রূর যখন যখন কেন কৃষ্ণকে অবহেলা করে কৃষ্ণ দর্শনের জন্য, কংসকে অবহেলা করে কৃষ্ণ দর্শনের জন্য তারা জোর জবরদস্তি মথুরাতে যেতে পারত না, কেন গেলে কংস সন্দেহ করে কী ব্যাপার, নিশ্চয় ওদের আন্ডারগ্রাউন্ড কোনো ব্যাপার আছে, ভয় পেয়ে যান, সেই জন্য বাইরে করেন। এই জন্য কৃষ্ণকে তারা দেখেননি, ছোটোবেলাতে চলে এসছে। অক্রূর মনে মনে জানেন, সব কিছু জানেন তিনি, ওখানে ব্রজেতে তিনি আছেন। ঘোড়ার গাড়ি নিয়ে অক্রূর কৃষ্ণকে আর বলরামকে নিতে এসছেন, আমি অল্প কথায় সব বলবো। এসে যখন অনেক সে রাস্তায় অনেক জল্পনা কল্পনা, অক্রূরের অনেক ভাব, সেই সব আমি বর্ণনা কিছুই করতে পারলাম না, ক্ষমা করতে হবে আমাকে। কৃষ্ণ বলরামের চরণচিহ্ন এই নন্দগ্রামে যখন দেখতে পাচ্ছেন, এই যেতে যেতে কৃষ্ণ বলরামের চরণচিহ্ন রথ থেকে ঝাঁপিয়ে পড়ে ওই রথ চরণচিহ্নের উপর মাথা লোটাচ্ছে, না প্রভুর চরণচিহ্ন আমার এখানে। তারপর যখন নন্দগোষ্ঠী যখন পৌঁছালেন, সবাই অবাক, কার রথ এলো? তারপর জানা গেল অক্রূর মহারাজের রথ এসছে। অক্রূরকে আনন্দ যত্ন করে বসানো হলো, কৃষ্ণ বলরাম অত্যন্ত তাত করে আদর করলেন, তাকে সম্ভাষ আর দণ্ডবত প্রণামাদি করে তাকে ভালো করে বিশ্রাম করিয়ে বসালেন। বলুন কী জন্য এসছেন, বলুন আপনার চরণ দর্শন হলো অনেকদিন পর, কী জন্য এসছেন? নন্দবাবা বললেন, কী জন্য এসছ এখানে? অক্রূরকে জিজ্ঞাসা করলেন, বলে এই এই খবর, কংসের নেমন্তন্ন তোমরা না গেলে কিন্তু অনর্থ হয়ে যাবে, যেতেই হবে, কংস নেমন্তন্ন করেছেন। ঠিক আছে, রাজা নেমন্তন্ন করেছেন, আমরা যাব। বলছে কৃষ্ণ বলরামকেও সঙ্গে নিয়ে যেতে বলেছেন, ওখানে সব চানুর মুষ্টিক আদি সব মল্ল ক্রীড়া হবে, খেলা হবে, ওতে রাজা অনেক বড় বড় পুরস্কার দেবে, ওই জন্য এরাও যেন যায়। ঠিক আছে, এইভাবে যখন কংসের মন্ত্রণা হলো, কংস এদিকে মন্ত্রণা করছেন, এদিকে কেশী নামক দানবকে কেশী ঘাটেতে তিনি উদ্ধার করে দিয়েছেন, এসব কথা আমি আর বলি নাই। শেষেতে যখন বোমাসুরের বধ হয়েছে, অনেক কথা, তারপর অক্রূরের আগমন হয়েছে, অক্রূরের আগমনের উদ্দেশ্য আপনাদের বললাম, তারপর নিমন্ত্রিত হয়ে যখন অক্রূর ওদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছেন, অক্রূর আগে আগে রথে করে কৃষ্ণ বলরামকে নিয়ে যাচ্ছেন, আর পেছনে পেছনে পেছনে পেছনে যাচ্ছেন কারা, এই ব্রজবাসীরা সব লাইন দিয়ে সব গাড়ি বিশাল হাজার হাজার গোপ সব যাচ্ছেন, কি সবাই মাখন দই দুধ ছানা দধি সমস্ত নিয়ে নিচ্ছেন, রাজাকে দেবেন উপহার ফল মূল, বিরাট উৎসব, তাতে হাজার হাজার লক্ষ লক্ষ লোক প্রসাদ পাবে, তাতে ওরাও নিয়ে নিয়েছেন, আমরাও উপহার দেবো রাজাকে। এইবার যখন সেখানে যখন যাচ্ছেন, সেখানে যখন যাচ্ছেন, সেখানে যেতে যেতে কী হলো, কেন ওরা যাচ্ছে ঘোড়ার গাড়িতে আর ওরা যাচ্ছে বৈলগাড়িতে, স্বাভাবিক একটু আসতে, ঘোড়ার গাড়িতে আগে যাচ্ছেন, কিন্তু অক্রূর যখনই কৃষ্ণ বলরামকে নিয়ে রথে আরোহণ করেছেন, তখন সমস্ত ব্রজমণ্ডলে মনে হচ্ছে ভূমিকম্প শুরু হয়ে গেছে, সমস্ত গোপিকাগণ পাগলের মতো কাঁদতে কাঁদতে এসছেন রথের সামনে, চাকার সামনে, প্রাণ দেবেন, আমরা কৃষ্ণকে কিছুতেই যেতে দেবো না, কৃষ্ণ হলো ব্রজের প্রাণ, আমরা কিছুতেই যেতে দেবো না, আমরা কিছুতেই যেতে, লাজ লজ্জা সব ছেড়ে দিয়ে রথের সামনে শুয়ে পড়েছেন, যাক দেখি আমাদের শরীরের উপর দিয়ে রথ, আমরা যেতে দেবো না। এর নাম কি অক্রূর নাকি? এর নাম অক্রূর নয়, এর নাম ক্রূর, এ ক্রূর, অত্যন্ত হিংসা করে আমাদের কাছ থেকে কৃষ্ণকে কেড়ে নিতে এসছে, একে কোনোদিন ক্ষমা করা যাবে না, কিছুতেই তারা মানবেন না। তারপরে কৃষ্ণ দেখলেন তো বিপদ, আমার তো এইসব অনেক লীলা আছে মথুরায়, তখন গোপনে এক সখাকে দিয়ে ইঙ্গিত করে পাঠালেন গোপিকাগণকে, ওদেরকে বলো আমি শীঘ্রই ফিরে আসব, ওদেরকে বলো আমি শীঘ্রই ফিরে আসব, ওরা যেন এরম না করে। অনেক জ্যেষ্ঠ ব্যক্তিরা বসে রয়েছেন, পিতা তারপর জ্যাঠা সমস্ত রয়েছেন, এদের সামনে এটা খারাপ লাগছে। তখন কোনো মতে তারা কষ্ট করতে গিয়ে কাঁদছেন আকুল প্রাণে, সহ্য করতে পারছেন না, কৃষ্ণের রথ যতদূর দেখা যাচ্ছে তারা হাউ হাউ করে কাঁদছেন, তারপরে সেখানে মূর্ছিত হয়ে পড়ে গেলেন মাটিতে, মূর্ছা গেলেন, সমস্ত মূর্ছা গেলেন, কারা বলছে এরা সব মূর্ছা গেলেন। বলছেন ব্রজবাসীগণ, আগে তো অক্রূর চলে গেল, অক্রূর কৃষ্ণ বলরামকে নিয়ে চলে গেল, গোপবালকরা মূর্ছা হয়ে পড়ে গেল, কিন্তু ওদের তো নেমন্তন্ন আছে, তাহলে কবে ধনুর্যজ্ঞ হবে? ওরা পেছু পেছু যাচ্ছে, ওরা পরে গেল, কেন এ তো আগে চলে যাচ্ছে, কৃষ্ণ বলরামকে নিয়ে আগে গেলেন, এরা পেছু পেছু আসছে, সব পেছু পেছু সব আসছে। এদিকে অক্রূর ঘাট বলে একটা জায়গা আছে, অক্রূর ঘাট, সেখানে অক্রূর মহারাজ বললেন যে যমুনাতে আমার স্নানানিকটা হয় না, আমি করেনি। যমুনার জলেতে যখন স্নান করতে নেমেছেন, জলে ডুব দিয়েছেন, জলে ডুবে দেখছেন সেই কৃষ্ণ বলরাম জলের মধ্যে, জলের মধ্যে কৃষ্ণ বলরাম, আবার জল থেকে উঠে দেখছেন রথের মধ্যে কৃষ্ণ বলরাম বসে রয়েছে, আবার ডুব দিচ্ছেন জলের মধ্যে কৃষ্ণ, এইবার বারবার ডুব দিচ্ছেন আর অবাক হয়ে দেখছেন। কৃষ্ণ বলরাম বলছেন, তা তো আপনি কি কিছু অবাক কিছু দেখলেন নাকি, যে আপনাকে মনে হচ্ছে অবাক, জলেও ডুবছেন আবার উঠছেন, কিছু বলতে পারছেন না। সেই পরব্রহ্ম সনাতন পুরুষ কৃষ্ণ বলরামকে বারবার দেখছেন, যাই হোক মহিমাটা তো তিনি জানেন। এইভাবে মথুরা যাত্রা করলেন, মথুরায় যাত্রা করার পর মথুরাতে অক্রূরের অনেক স্তব আছে প্রচুর, এসব কথা আলোচনা হলো না। তারপরে সেখানে মথুরায় যাওয়ার সঙ্গে সঙ্গে অক্রূর বলছেন, প্রভু আমার বাড়ি যেতে হবে। যে অক্রূর বললেন, এখন না, যে কারণে আমি এখানে এসেছি মথুরাতে সেসব কার্য করেনি, তারপরে আপনার বাড়িতে পরে যাব, আগে যেতে পারবো না। সেখানে কৃষ্ণ বলরাম আদি এক অপূর্ব অরণ্যের অপূর্ব সেখানে উদ্যান আছে, উদ্যানেতে বিশ্রামাদি করে সকালবেলা এবার মথুরা ভ্রমণ করতে পেরেছি। কি সুন্দর মথুরা নগরী, চারিদিকে মথুরা নগরী সোনার সব কাজ করা বাড়ি পাঁচিল সমস্ত, আর যত রমণীরা আছে ছাদের মধ্যে, দেখ দেখ কে এসছে, দেখ দেখ এই সেই পরম পুরুষ যার নাম আমরা এতকাল শুনেছি, আমাদের চোখে দর্শনের সৌভাগ্য হলো, সবাই হুমড়ি খেয়ে পড়েছে, সব বারান্দা দিয়ে পাঁচিল দিয়ে ছাদের ওপর থেকে সব কাজ ফেলে রেখে, দেখ দেখ দেখ এই পরম পুরুষ যাকে চোখে দেখলে পরে সার্থক হয়ে যায় জীবন, এই কৃষ্ণ এসছেন। কৃষ্ণ খেলতে খেলতে অনেক রকম লীলা করলেন, রজক যে কাপড় রং করে, দর্জি যে কাপড় সেলাই করে তাকে কৃপা করলেন, মালাকারকে কৃপা করলেন, অনেক এইসব কৃপা করলেন, শেষে এই কুবজাকে কৃপা করলেন, কুবজাকে কৃপা করা কুবজা কুবজাকে কৃপা করে তাকে সোজা করলেন, তার যে পিটকুঁ ছিল, এইসব অনেক কথা করতে করতে তারপরে রজক সুদামাকে কৃপা করলেন, সে বস্ত্র এ করে সেলাই করে আদি, তারপর কুবজাকে, তারপর ধনুর্যজ্ঞেতে ওখানে গেলেন, ধনুর্যজ্ঞেতে ওখানে গিয়ে দেখলেন বিরাট ধনুক রাখা রয়েছে, এই এটা হচ্ছে বিশাল ধনুক, এই ধনুকটাকে ভঙ্গ করা হবে, সবাই মথুরার লোক বলছে এই যে বিশাল সপ্তাল সমেত মত একটা এই যে ধনুক রয়েছে, এই ধনুকটাকে ভঙ্গ করা হবে, ধনুর্যজ্ঞ তাই না কি বলে, হ্যাঁ এ কে ভঙ্গ করতে পারবে এটাকে, বলো বড় বড় সব বীর আসবে। কৃষ্ণ বললাম কি করলেন, ঘুরতে ঘুরতে সেখানে গেছেন, সেখানে বিরাট সপ্তাল ধনুককে দেখছেন, দেখে তারা তো অন্তর্যামী ভগবান সবই জানেন, বলে বাচ্চার এই যে ছোটো, বেশি তো বয়স না তাদের, এগারো বছর কত মাস, এই ছোট বয়সে চলে গেছেন, কৃষ্ণ অল্প বয়সে চলে গেছেন। সেখানে যখন গেছেন দেখতে শুনতে তো খুব সুন্দর, লম্বা ছড় অপূর্ব, ভগবান আর কেরম হবে, গিয়ে খেলা করতে করতে এই ধনুকটাকে হাতে তুললেন, সবাই অবাক হয়েছে, এইটুকু বাচ্চা বাচ্চা ছেলে তুলে ফেলছে ধনুকটাকে, এত ভারী এরা হাতি নড়াতে পারে না, এরম ভাই তুলে ফেললেন, তুলে নিয়ে মধ্যিখান থেকে আঁখের মতো এরকম ভেঙে ফেললেন, ভাঙার সঙ্গে সঙ্গে যে আওয়াজ উত্থাপনে কংস পর্যন্ত চমকে গেছেন, এই কী কীসের আওয়াজ, বলে ধুঙ্ক ভেঙে, ধনুক কে ভাঙলো, বলে কৃষ্ণ বললাম এসে গেছে, ঘুরছে মথুরার মধ্যে, বলে ওকে মেরে ফেলো তাড়াতাড়ি, আমি কোনো কথা শুনতে চাই না, শিগগিরই মারো। যে কুবলয় হাতি আছে তার মাউতকে বললেন, এই গেটের সামনে থাকো, যে এই এখানে রঙ্গ এই যে রঙ্গমঞ্চে যেই আসবে তার আগে এদেরকে মেরে ফেলবে, বলে ঠিক আছে কোনো ব্যাপার নেই মালিক যে আজ্ঞা। কুবলায় হাতির সামনে গেছে, এবার হাতিটাকে লেলিয়ে দিচ্ছে, কৃষ্ণ বলরাম বলছে এই মাউত হাতিটাকে সরাও, অত তত রাগিয়ে দিচ্ছে হাতুটাকে, হাতি রাগিয়ে দেওয়া তো হাতি এগিয়ে এগিয়ে আসছে মারবার জন্য। তখন কৃষ্ণ বলরাম খেলা করতে করতে কী করলেন, কখনো ছোট হয়ে যাচ্ছেন, কখনো বিরাট হয়ে যাচ্ছেন, হাতি দেখতে পাচ্ছে না কোথায় গেল। পায়ের তলা দিয়ে এসে তার সুঁটটাকে ধরে পাকিয়ে পাকিয়ে এরকম করতে করতে ছুঁড়ে মারলেন কত যোজন ওপরে, ওখান থেকে দাঁড়াম আছড়ে পড়ল। তার আগে দুটো দাঁতকে উপড়ে নিয়েছেন রক্তাক্ত অবস্থা হাতির, এই রক্তাক্ত অবস্থায় দুটো দাঁত দুজনে নিয়েছেন, একটা দাঁত নিয়েছেন বলরাম, একটা নিয়েছেন কৃষ্ণ, কাঁধেতে এরম নিয়েছেন। নিয়ে যখন রঙ্গমঞ্চে প্রবেশ করছেন, কৃষ্ণ সিংহাসন থেকে দেখে লাফিয়ে উঠি, কি কুবলে হাতির দাঁত দেখি এ তো মেরে ফেলেছে, তাহলে তো আমার বিশাল বিপদ আছে, আমার তো শান্তি নেই এখানে। তবুও রাজা বলে কথা একটু সাবধান হলেন, লোকে হাসবে তাহলে। এখানে দুটো হাতির দাঁত নিয়ে গায়ে রক্তে ছিটে কুবলে হাতির দাঁতকে উপড়েছে, রক্তে ছিটে গেছে কিছু, দেখতে আরও সৌন্দর্য বৃদ্ধি হয়েছে, মনে হচ্ছে রক্ত চন্দন দিয়েছে কেউ। আর দুটো হাতিকে বলরাম এক কাঁধে আর কৃষ্ণ এক কাঁধে নিয়ে এরকমভাবে রঙ্গমঞ্চে প্রবেশ করেছেন। প্রবেশ করার সঙ্গে সঙ্গে হই হই চারিদিকে পড়ে গেছে, হই হই কাণ্ড, আরে এ তো ছেলে এসে গেছে কৃষ্ণ বলরাম। চানুর মুষ্টিক আদি এদের সঙ্গে বিশাল লড়াই, কেন কৃষ্ণ আগে থেকে ঠিক করে রেখেছে যে চানুরের সঙ্গে লড়াই করবে, মুষ্টিকের সঙ্গে জলাই করবে বল, এ কৃষ্ণ বলরাম লড়াই করবে। ব্রজবাসী যারা ছোট ছোট, তারা তো যারা গুক, যারা মথুরার যারা রমণী, তারা সব দেখতে বসেছেন, বলে এ তো রাজা বড় বদমাইশ, এ রাজা ভয়ঙ্কর রাজা, এ কী কাণ্ড, এত ছোট ছোট সুন্দর ছেলে, সুকুমার ছেলে, এদের সঙ্গে ওই রকম ভয়ঙ্কর চানুর মুষ্টিকের লড়াই হয়, লড়াই করতে গেলে সবসময় সমসম লড়াই হওয়া উচিত, সমসম লড়াই হোক, এ কী রাজার ব্যবিচার, কি সুন্দর অঙ্গ, কোমল অঙ্গ, আর এই সমস্ত চানুনবুই রাক্ষসের মতো চেহারা, এদের সঙ্গে লড়াই করবে, কিন্তু রাজা কি সব কথা শুনবে। নন্দ মহারাজ অত্যন্ত চিন্তিত, আরে লালা কি হবে তোর এদের সঙ্গে, বাবা চিন্তা করো না, দেখো না খেলাটা, তবুও মানছে না মন, আমার ছেলে এত বড় বড় রাক্ষসের মতো চেহারা, বিরাট দেহ, একটা যদি মারে কৃষ্ণকে হয়ে যাবে, ওরা ভাবছে ছোট ছেলে আমাদের। কিন্তু কৃষ্ণ এবার হাসতে হাসতে রঙ্গমঞ্চে গেলেন, কংস ইশারা করলেন, এই শুরু করো, সিগনাল দিলেন, যেমন রেফারি সিগনাল দেয় দিলে পরে শুরু হয় আমাদের খেলা, সেরকম কংস এবার লড়াই হলো, কৃষ্ণ ঘুরছেন আর চানুর এরকম আস্তে আস্তে ঘুরছেন, ঘুরতে ঘুরতে দুজনে এরকম লড়াই করে দুইজন এই চানুর মুষ্টিক এদের মল্লযুদ্ধে তাদেরকে একেবারে শেষ করে দিলেন। রাজার একেবারে প্যালপিটেশন উঠে গেল, রাজা বললে এবার আমার আর রেহাই নেই, যা মনে হচ্ছে এই যে কুবল হাতিকে, কুবলায় হাতিকে মারল কত হাজার হাতির শক্তি, আর তারপরে এই চানুর মস্তককে মারল, এদের তুল্য বীর আর পৃথিবীতে নাই, তাহলে আমার বিপদ আছে মনে হচ্ছে। রাজা খুব টেনশনে ঘামছে, রাজা টেনশনে ঘামছে, বসে রয়েছে সিংহাসনে কিন্তু ঘামছে। এই করতে করতে ধীরে ধীরে সমস্ত মল্লযোদ্ধাগণকে পরাজিত করে যখন হই হই পড়ে গেল, তখন কৃষ্ণ আর সহ্য করতে না পারে, টেনশনে এমন হয়ে গেল, যখন চানুর মুষ্টিক আদি সবাইকে মেরে ফেললো, তখন এবার হই হোক মার মার এগুলোকে, মার এগুলোকে, এসব কোথা থেকে এসছে গোপাল গোপালক ছেলেগুলো, গোয়ালার ছেলেগুলো, মার সবাই। কংসের সব পরিকরগুলো সব ছুটল কৃষ্ণ বলরামকে মারবার জন্য, অকারণে, নিয়ম এটা নয়, মল্লযুদ্ধ হয়েছে, তুমি মল্লযুদ্ধ বলছো লড়াই। শেষকালে কৃষ্ণ আর বলরাম সবাইকে হাঁটিয়ে দিলেন, কংসের পরিজনগুলোকে আছড়ে দূর করে দিলেন, তারপর কৃষ্ণ রঙ্গমঞ্চ থেকে এক লাভ দিলেন, লাভ দিয়ে উঠে কংসের এইরকমভাবে চুলটাকে ধরলেন, ধরে একবার সেই চুল সমেত সেখান থেকে জোরে আছড়ে নামালেন রঙ্গভূমিতে, ওই অত সিংহাসন থেকে এক ঝাঁপ মারলেন কংসকে নিয়ে, কংস আছড়ে পড়ল ওখানে, কংসকে পরে কংসকে একবারে সমস্ত কিছু চুল ধরে একবার সব শেষ করলেন কংসকে। কংস শেষ করার সঙ্গে সঙ্গে সমস্ত জগতে হাহাকার মেচে গেল, হাহাকার লেগে গেল, কংসের মতো ব্যক্তি মরে গেল, হ্যাঁ কৃষ্ণ অনায়াসে তাকে মেরে ফেললেন। মেরে ফেলে কংসের যে স্ত্রী আছে, দুইজন স্ত্রী, অস্থি এবং প্রাপ্তি এদের দুজনের নাম, এরা কাঁদতে কাঁদতে বাবার কাছে চলে গেল, জরা এরা হচ্ছে জরাসন্ধের কন্যা, এরা কাঁদতে কাঁদতে বাবাকে গিয়ে বলল, বাবা আমরা বিধবা হয়েছি, তোমার জামাইকে মেরে ফেলেছি। বলে কে? বলে কৃষ্ণ। কৃষ্ণ আচ্ছা দাঁড়া, দেখছি আমি কি করা যায়, চিন্তা করিস না মা, আমি দেখছি কি করা যায়। এবার কংস রেগে গেল, বিভৎস অবস্থা। এবারেতে কংস কৃষ্ণ রেগে গেল, এই কংস রেগে গেল, এই কংস তো মরে গেছে, হ্যাঁ জরাসন্ধ রেগে গেল। জরাসন্ধ রেগে যাওয়ার পরে এইসব অবস্থা হলো। তারপরেতে ধীরে ধীরে কী হলো, সমস্ত সমাজকে একটা সিস্টেমেটাইজ, সমাজটা বিশৃঙ্খল হয়ে গেছিলো। এই রাক্ষসটা, এই অসুরটা ছিল কে, কংস, রাজধানীতে কংস ছিল, সেই জন্য তাকে হাঁটিয়ে দিয়ে সেখানে উগ্রসেনকে, উগ্রসেনই রাজা হওয়ার কথা, কংসের পিতা সেই রাজা ছিল প্রথমে, কংস তাকে কারাগারে দিয়ে তারপর সে রাজা হয়েছে। তাই তাকে কারাগার থেকে উদ্ধার করে তাকে অভিষেক করে মথুরার সিংহাসনে তাকে বসানো হলো। বসুদেব দেবকীকে কারাগার থেকে বার করা হলো। অনেক স্তব আমি অল্প অল্প করে স্পর্শ করে যাচ্ছি। বসুদেব দৈবকীকে কারাগার থেকে মুক্ত করলেন। কুবজার যে এতকালের ইচ্ছা ছিল তোমার কৃপা পাবো, কুবজাকেও কৃপা করলেন। এই সব করার পর কৃষ্ণকে পাঠানো হলো কোথায়, সন্দীপনী মুনির আশ্রমে, সন্দীপনী মুনির আশ্রমে শিক্ষা করার জন্য। ভগবান পরাত্মর অখিলেশ্বর, তার আবার শিক্ষার দরকার, তাকে পাঠানো হলো সন্দীপনী মুনির আশ্রমে। সেখানে ৬৪ দিনেতে ৬৪ বিদ্যা আয়ত্ত করলেন, ৬৪ দিনেতে ৬৪ কলা বিদ্যা সমস্ত আয়ত্ত করলেন। এক এক দিনে সন্ন্যাস সঙ্গে সঙ্গে সব মুখস্থ। গুরুদেব বললেন এরম শিষ্য তো কোনো দিন পাইনি, যা শুনছে সব মুখস্থ। এক এক দিনে যে মুহূর্তে গুরুদেব বলছে সে মুহূর্তে মুখস্থ। আরে বাবা, ভগবান থেকেই তো সব এসছে, কার থেকে এসছে। শেষকালে অনেক ঘটনা, সেইখান থেকে শিক্ষা দীক্ষা নিয়ে ৬৪ দিন পরে সেখানে উপনয়ন সংস্কার আদি হয়েছিল। হয়ে নিয়ম হলো ক্ষত্রিয় ব্রাহ্মণ তারা যদি সেই যোগ্য হন, যোগ্য মানে উপযুক্ত হন ভগবত চিন্তায়, তাদেরকে উপনয়ন সংস্কার দেওয়া যায়, গুরুদেব দেন। তাদের উপনয়ন সংস্কার হয়েছে, মাতা ন্যাড়া করেছে কৃষ্ণ বলরাম, শিক্ষা করেছে। তারপরে যে গুরুগৃহে থেকে যাওয়ার সময় গুরুদেবের পায়ে পড়ে বলছেন, গুরুদেব আপনার দক্ষিণাটা বলুন কি দিতে হবে। গুরুদেব বলছেন তোমাদের মতো শিষ্য পেয়েছি আর এইটি আমার দক্ষিণা। না না না, আপনার বলতে হবে কি দক্ষিণা। বলছে তোমরা আমার কাছে এসছো এটি বড় কথা, আমি তো জানি তোমরা কে, তোমরা এসছো আমার কাছে এটা আমার অহো সৌভাগ্য। তাই কাজ করো, আমার পুত্র মারা গেছিল, মৃত পুত্রকে তুমি যদি এনে দাও, মৃত গুরুপুত্র। গুরুদেব বললেন যে পত্নী, গুরুপত্নীও বললেন যদি মৃত পুত্রকে এনে দাও, অনেক বছর আগে চলে গেছে, তাকে আনায়ন করার জন্য হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কাম হরে রাম রাম রাম হরে হরে, না কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে নাম লাগবে না জিনাটা চল, রাম হরে রাম রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম হরে হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ রে হরে হরে রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ রে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে কৃষ্ণ রে কৃষ্ণ কৃষ্ণ রে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ রে হরে হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম রাম হরে ছাগল পাগল হরে কৃষ্ণ গোলগিরিরাজ মহারাজ কি জয়, এখানে আলোচনা প্রসঙ্গে আমরা আলোচনা প্রসঙ্গে কংস উদ্ধার দেখলাম, কংসকে কৃপা করলেন, কংসকে কৃপা করার পর জরাসন্ধ এবার অত্যন্ত অসন্তুষ্ট হয়ে পুরো মথুরা ভূমিকে আক্রমণ করলেন। গুরুপত্নী এবং গুরুদেব তাদেরকে মৃত পুত্রকে আনয়ন করে দিলেন। পরে যখন সেখান থেকে ফিরলেন ততদিনে এই জরাসন্ধ অত্যন্ত বলশালী জলাসন্ধ, তিনি সমস্ত প্ল্যান প্রোগ্রাম করে নিলেন কীভাবে মথুরাকে ধ্বংস করে দেব। এই প্ল্যান প্রোগ্রাম নিয়ে তিনি সমস্ত যত সৈন্যবাহিনী সমস্ত হাজার হাজার সব নিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য মথুরাকে অবরোধ করলেন, মথুরা আক্রমণ করলেন এবং মুসলমান কাল যবন আদি এই সমস্তকে নিয়ে আক্রমণ করলেন, যাতে ওরা আক্রমণ করে যদি মথুরার অন্তঃকরণে প্রবেশ করে তাহলে সবাই কাঁদবে, কারণ ওরা সব ম্লেচ্ছজাত, সব স্পর্শ করবে, সমস্ত অত্যাচার করবে। কৃষ্ণ বলরামের সঙ্গে বসে প্ল্যান করলেন, দাদা ভাই একটা কাজ করতে হবে। বলরাম তো এমনিতেই অত্যন্ত বলশালী, বললেন ভাই তুই একবার বল, আমি সব ধ্বংস করে দিচ্ছি, জরাসন্ধ থেকে একবার শেষ। বলছে দাদা একটু ঠান্ডা মাথায় কাজ করতে হবে। বলে কীরকম? বললে আমরা আক্রমণ করব কিন্তু জরাসন্ধকে মারব না। কি জরাসন্ধকে মারব না, কি বলিস তুই? বলে শোনো না আগে কথাটা কি বলছি, তুমি আগে না শুনেই খালি রেগে যাচ্ছ। বলছে জরাসন্ধকে প্রথমে মারব না, জরাসন্ধরের সৈন্যগুলোকে মারব, আর সৈন্যগুলো মারলে ও হেরে গিয়ে আবার চলে যাবে, আবার সৈন্য নিয়ে আসবে, আবার ও সৈন্যগুলো আনবে, হাজার লক্ষ লক্ষ সৈন্যগুলোকে মারব, আবার চলে যাবে, আবার সৈন্য নিয়ে আসবে, বারবার আসবে, আমরা এখানে বসে বসে সারা পৃথিবীতে যত দৈত্য দানব আছে হা সব বলো ভাই ভাই প্ল্যানটা তো তুই ভালো দিয়েছিস, আর ঠিক আছে তাই হবে। মথুরা ধামে যেখানে লৌহবন বলা হয়, বর্তমানে ওটাকে লৌহবন বলা হয়, লোহাঙ্গ ঋষি এখানে ভজন করেছিলেন, তার গুফা আছে, সেই লৌহবনেতে বিশাল তুমুল লড়াই হয়েছিল। কৃষ্ণ বলরাম যমুনার এপারে তাদের আসতে দেননি, এদের তো ঢুকে পড়বে আমাদের পবিত্র জায়গা, সবই পবিত্র, লৌহবনও পবিত্র, তথাপি ওখানে এবার রাজধানী আছে, এই জন্য এখানে যমুনার এই পারে তুমুল লড়াই। এবং কৃষ্ণ বলরাম তো এক একটা করে এরকমভাবে হালমুসল চালাচ্ছেন আর চাপ্পা মেরে মেরে সব শেষ করছেন, হাজার হাজার সৈন্যবাহিনীকে মেরে সমস্ত পাঠিয়েছেন যমদুয়ারে। মথুরা এইভাবে ১৭ বার আক্রমণ করলো, ১৭ বার জরাসন্ধ পরাজিত হয়ে ফেরত চলে গেল। এবার ১৮ বারের বার কৃষ্ণ এবার প্ল্যান করেছেন, এবার একটা মজা করব, আমি কি করব বলে ১৮ বারের বার ইচ্ছে করে আমি হারব, ১৮ বারের আমি সেনাবাহিনীগুলোকে পরাজিত করব, আর যেগুলো যবন আছে কাল যবন এগুলোকে আমি নিজের হাতে মারব না, এগুলো অন্য কায়দা করে মারব। বলে কি করলেন, আগে যুদ্ধ বিগ্রহ করার পর তিনি লীলা করলেন, কৃষ্ণ লীলা করলেন, হেরে গেছেন, ভয়েতে পালাচ্ছেন কৃষ্ণ এবং বলরাম। তার আগেতে কি করেছেন, যত ব্রজবাসী আছে, যত ব্রজবাসী বলছি মথুরাবাসী আছে, ব্রজবাসীরা যেখানে আছেন সেখানেই আছেন, সমগ্র মথুরাবাসীকে নিজের যোগমায়া বলে কেউ জানতে পারেননি, এখান থেকে সমস্ত হাজার হাজার মথুরাবাসী যেসব ছিলেন তাদেরকে তুলে নিয়ে চলে গেছেন কোথায়, দ্বারিকাতে, কেউ জানতে পারেনি যোগমায়ার বলে। আর তার আগে ভগবান নিজের শক্তিতে সেখানে এক বিশাল দ্বারিকায় পুরী নির্মাণ করেছেন, জলের মাঝখানে, ভেট দ্বারকা বলা হয়, অপূর্ব স্থান, সেই জলের মাঝখানে ভগবান দ্বারিকা পুরী নির্মাণ করে বিরাট রাজধানী স্থাপন করেছেন। এই হাজার হাজার লক্ষ লক্ষ যত আছে এই যাদবগণ সেই যাদবগণকে মথুরা থেকে যোগমায়ার বলে মন্ত্রের মতো চলে গেল সব, কোথায়? দ্বারিকাতে চলে গেছে। কেউ অনুভব করতে পারিনি আমরা কোথায় এলাম। এদিকে কৃষ্ণ বলরাম এবার সবাইকে পাঠিয়ে দিয়ে কৃষ্ণ বলরাম দৌড়াচ্ছেন, যেন হেরে গেছেন, আমরা হেরে গেছি। এবার জরাসন্ধ, ধর ধর বেটাকে, কাপুরু সব ধর ধর, মার মার, কৃষ্ণ বলরাম দৌড়াচ্ছেন, সমানে দৌড়াচ্ছেন। দৌড়াতে দৌড়াতে যেখানে মুচুকুন্দ, যে পাহাড়েতে মুচুকুন্দ সত্যযুগে দেবতাদের সাহায্য করেছিলেন, অনেক বছর ধরে লড়াই করে মুচুকুন্দের বীরত্ব ছিল সত্যযুগে, দেবতারা সন্তুষ্ট হয়ে বলে রাজন তোমাকে না দেওয়ার মতো আমাদের কিছু নেই, যা বর্ষাইবে তাই দেবো। বলে প্রথমে আমি বর্ষায় আমি একটু বিশ্রাম নেবো, আর ভাল লাগছে না কিছু, অনেক লড়াই হয়েছে। বলে ঠিক আছে বিশ্রাম করো। বলে বিশ্রামের সময় যেন কেউ আমার কাছে বিরক্ত না করে, আমি কত বছর বিশ্রাম করবো, কলিযুগের হিসাবে কত বছর, তার তো সত্যযুগের লোক, তোমাদের হিসাবে বাবা এত ঘুমায় বলবে, ও তো সত্যযুগের লোক। সে এখন বিশ্রাম করছে একটা পাহাড়ের গুফাতে, সুন্দর নির্মল জায়গা, হুরুর করে হাওয়া বইছে। এদিকে কৃষ্ণ বলরাম কী করেছেন, পাহাড়ে উঠে পড়েছে, ওঠার পরেতে কালজবন নিয়ে হইচই করে জড়াতে বলছে, বেটা এক কাজ কর, এই জঙ্গলে মহা মুশকিল, কোথায় খুঁজবো, তা খোঁজ খোঁজ কোথায় আছে। খুঁজতে খুঁজতে খুঁজতে খুঁজতে কোথায় পায় না, শেষে দেখে একটা গুফায়, ও বেটা এই গুফাতে কপট করে ঘুমোচ্ছে। বলে কালজবনরা সেই এক মেরেছে তাকে, কাকে? মুচুকুন্দকে। মুচুকুন্দ এরকম ঘুম ভেঙে, যেরকম ঘুম ভেঙে, যেমন ঘুম ভাঙে কাঁচা ঘুম, যেই চোখ দিয়ে এরম দৃষ্টি দিয়েছে, তখনই মুচুকুন্দের এই চোখের দৃষ্টিতে সমস্ত কালজবন পুরে ছাই। কেন মুচুকুন্দের এইটি দেবতারা বলেছিলেন যে এ ঘুম ভাঙে আমি যদি গুটিয়ে দেখি তার নাশ হই, ভগবানের ইচ্ছা। সেখান থেকে কৃষ্ণ বলরাম সমস্ত লাভ দিয়ে চলে গেলেন। তারপরে ওরা বুঝতে পারলো না, ওরা ভাবলো বোধ এই পর্বতের মধ্যে কী হলো, আসছে না কেউ, তাহলে এক কাজ কর, পর্বত থেকে পুরো জ্বালিয়ে দে, পর্বতের মধ্যে কোথায় লুকিয়ে রয়েছে, মরে যা করা। এই করে কৃষ্ণ বলরাম সেখান থেকে ঝাঁপ দিয়ে চলে গেলেন কোথায়, সেই দ্বারিকাপুরীতে। দ্বারিকাপুরীতে এই যে এটাকে বলে প্রস্রবন পর্বতে আরোহণ করলেন। পর্বত সময় জ্বালিয়ে দিল, দাবানল জ্বালিয়ে দিল, দাবানল তো ন্যাচারাল বলে, ওটাকে আর্টিফিশিয়াল দাবানল করলো। কৃষ্ণ বলরাম গিরি থেকে গোপনে নেমে পালান করে সাগর দ্বীপে পৌঁছলেন। জরাসন্ধ কৃষ্ণ বলরামকে না দেখে মনে করলেন, তাহলে এবার যখন দেখা যাচ্ছে না কোথায় গেছে কে জানে, তাহলে এই পর্বতে পুড়ে মরে গেছে, ভালোই হয়েছে, দেখতে পাচ্ছে না আর কোথায় গেল, এতক্ষণ তো দৌড়াচ্ছিল লাপাচ্ছিল, আর তো যখন দেখা যাচ্ছে তাহলে নিশ্চয়ই পুরো। এদিকে কৃষ্ণ বলরাম নেপে গোপনে চলে গেছেন সেই সৌরাষ্ট্র দিয়ে সোজা গিয়ে সেই গুজরাটে, কোথায়? দ্বারিকা, দ্বারিকা ধাম, যেখানে আমরা দ্বারিকা ধাম বলি, সেই দ্বারিকাতে এবার সেই নতুন রাজধানী করেছেন। সেখানে গিয়ে এবার দ্বারকা লীলা শুরু হচ্ছে। দ্বারকা লীলাতে আমি অত্যন্ত সংক্ষেপে সব বলছি, উপায়ও নেই। দ্বারকা লীলাতে কৃষ্ণ প্রথমেই রুক্মিণীকে বিবাহ করেন। রুক্মিণীকে বিবাহ করার জন্য এক ব্রাহ্মণকে পাঠিয়েছিলেন যে কৃষ্ণের কাছে যাও, আমার পিতা এবং ভাই রুক্মী প্রচণ্ড জেদ করেছে। পিতা বলেছিলেন কন্যার যখন ইচ্ছে কৃষ্ণের সঙ্গে বিয়ে দেবে, কৃষ্ণের সঙ্গে দে, না ওটাকে দেবো না, ওটা বদমাস, কৃষ্ণের সঙ্গে দেবে না, কেন রুক্মীর সঙ্গে, জরাসন্ধ আদি বন্ধুত্ব, যার সঙ্গে যার বন্ধুত্ব, সেই যে ওর সঙ্গে আমি শিশুপালের বিয়ে দেবো, আমার বোনের সঙ্গে শিশুপালের বিয়ে দেবো। এদিকে রুক্মিণী ভেতরে কাঁদছেন, আমার সঙ্গে শিশুপালের বিয়ে দেবে, হায় হায় হায় হায়, সাক্ষাৎ লক্ষ্মীস্বরূপিণী তিনি, মহালক্ষ্মী, তিনি কাঁদছেন এবং চিঠি পাঠিয়েছেন ব্রাহ্মণকে দিয়ে, শিগগিরই যাও, কাল বাদে পরশু আমার বিয়ে, যেন কৃষ্ণ যে কোনোভাবে আমাকে উদ্ধার করে ওই শূদ্রের কাছ থেকে। ব্রাহ্মণ এবং চিঠি নিয়ে দৌড়াতে দৌড়াতে গেছেন, ব্রাহ্মণ গিয়ে সভাতে চিঠি দিয়েছেন। সভায় চিঠি দেওয়ার পর, সভায় চিঠি দেওয়ার পর কৃষ্ণ সেই চিঠি পড়লেন, পড়েতে আহ্লাদে আটকানা কৃষ্ণ ব্রাহ্মণকে আবার উত্তর দিলেন, বলে শিগগিরি গিয়ে দেবীকে বলো, আমিও তার জন্য চিন্তা করছি খুব শিগগিরই, তাই যেন ভয় না করে, আমি সময় মতো ঠিক উদ্ধার করব। ব্রাহ্মণ চলে গেলেন, বিরাট উপহার পেলেন। যখন সেখানে পৌঁছালেন তখন সেখানে রুক্মিণী টেনশনেতে একেবারে ঘরে পায়চারি করছেন, ব্রাহ্মণ এখন আসছে না, কি ব্যাপার? পরে দেখেন ব্রাহ্মণ আসে আনন্দে গিয়ে বলে, ব্রাহ্মণ বলুন খবর কি? বলে খবর খুব ভালো, কোনো চিন্তা নেই দেবী। সঙ্গে সঙ্গে খুলে একটা হার বিরাট মূল্যবান দিয়ে দিলেন, যান উপহার। এদিকে কৃষ্ণ বিবাহের দিন, নিয়ম হলো যেদিন বিবাহ সেদিন ওদের রাজধানীতে নিয়ম হলো রাজপরিবারে সেদিন যে কন্যার বিবাহ হবে তিনি কী করবেন, অম্বিকা মাকে হর পার্বতীকে পুজো করবার জন্য মন্দিরে যাবেন। দাম্পত্য সুখের জন্য হর পার্বতীকে পুজো করতে হয়। অবশ্য কৃষ্ণকে পেতে গেলে, কৃষ্ণকে আরাধনা করলে সবই পাওয়া যায়, এখন সেটা নিয়ম। রুক্মিণী এবার কী করছেন, সাজসজ্জা করে এবার সমস্ত সখীগণকে নিয়ে জ্যেষ্ঠ সমস্ত রমণীগণ রয়েছেন মাতৃস্থানিয়া, সব পেছনে পেছনে যাচ্ছে, সব মঙ্গলিক বস্তু নিয়ে। রুক্মিণী খালি চিন্তা করছেন কৃষ্ণ কি এসছে না আসেনি, কখন আসবে, এত সময় হয়ে গেল, এখন যদি না আসে কখন আসবে কৃষ্ণ, খালি চিন্তা করছে। আর খালি একে তো সবে বিবাহ হবে, তাকাতে পাচ্ছে না কারোর দিকে, লজ্জায় ঘোমটাটাকে টেনে রয়েছে, মাঝে মাঝে এদিক ওদিক আর চোখে দেখছে কৃষ্ণ কোথায় আছে, দেখতে পাচ্ছে না। সব শিশুপাল আদি জরাসন্ধ হাজার হাজার রাজা এসছে, যে জয়যুক্ত হবে সেই বিবাহ করবে, যার গলায় মালা দেবে সেই বিবাহ হবে। এদিকে কৃষ্ণ এবার কি করেছেন, দারুককে বলেছে রথ চালাও সুন্দর করে, এমন জায়গায় রথটা রাখো কেউ জানতে পারবে না। বলরাম সর্বশেষ এবার এসে কৃষ্ণ এমন জায়গায় রথ স্থাপন করেছেন সেখানে। এবার এই রাজারা যখন সেই যখন অম্বিকা মন্দির থেকে পুজো করে আসছেন, অম্বিকা মাকে কাতরভাবে, ইনি অম্বিকা ইনি হচ্ছেন মহালক্ষ্মী, কে কাকে পুজো করে, এগুলো লীলা। রুক্মিণী কাতরভাবে চোখের জল নিয়ে বলে, মা আমার যেন কৃপা করো তুমি, যেন কৃষ্ণ যেন আমাকে এই পশুপাল, শিশুপালটাকে নাম দিয়েছেন পশুপাল, এইটার সঙ্গে যেন আমার বিবাহ না হয়, মা দেখো দয়া করো। গৌরীশঙ্করকে পুজো করে যখন ওখান দিয়ে আসছেন, আর ঘোমটাটাকে ঠিক করার নাম করে ইচ্ছে করে হাতটাকে তুলছেন, যদি কোথায় কৃষ্ণ থাকে আমাকে হাত ধরে উদ্ধার করে, ঠিক তাই হলো, কৃষ্ণ অন্তর্যামী। কৃষ্ণ রথে করে উড়ে এসে রুক্মিণী যে হাতটাকে ঘোমটা ঠিক করা করেছেন, সঙ্গে সঙ্গে এরম ধরে শূন্যে নিয়ে গিয়ে রথে করে একবার সোজা চলে যাচ্ছেন। যখন যাচ্ছে হই হই পড়ে গেছে সমস্ত কংসে, যত লোক ছিল কংসের বন্ধু বান্ধব জরাসন্ধ, এই সব পালালো, ধর বেটাকে, মার বেটা, গোয়ালার ছেলে বেটা, এইটা এ বেটা রাই এ রাজকন্যাকে তুলে নিয়ে চলে অ্যাবডাকশন করেছেন, ধর ধর ধর মার মার, সব সৈন্যবাহিনী নিয়ে সব পেছনে পেছনে ছুটল লড়াই করতে। কৃষ্ণ অন্যায় কিছু করেনি, কৃষ্ণ ঠিকই করেছেন, কৃষ্ণের তো অন্যায় কিছু হয়নি, রুক্মিণীকে যে পদ্ধতিতে বিবাহ করে নিয়েছেন, ওই হাত ধরে যখন তুলেছেন পানি গ্রহ করেছেন, ওটাকে বলে রাক্ষস বিবাহ, রাক্ষস পদ্ধতি বিবাহ অনেক রকম হয়, গন্ধর্ব বিবাহ, রাক্ষস বিবাহ, এই যে হরণ করে নিয়ে যাওয়া এটাকে বলে রাক্ষস বিবাহ, উদ্ভব যেটা কৃষ্ণের ছেলে করেছিল ওই দুর্যোধনের কন্যাকে নিয়ে গেছিল, এইগুলো সব নিয়ম করা যায়। লক্ষণা ওকে নিয়ে একে বলছেন, এইভাবে রুক্মিণীকে হরণ করে নিয়ে গেল। রুক্মিণী হরণের সময় নানা রকম বিশাল লড়াই হলো, সমস্ত রাজারা পরাজিত হয়ে চলে গেল, শিশুপালের লজ্জায় শেষ নেই, এরকম অবস্থা, লজ্জায় শেষ নেই, শিশুপাল পরাজিত হয়ে চলে এলেন, আমার বিয়ে করার কথা ছিল কোথায়, এই তো গোয়ালার ছেলেগুলো বিয়ে করে নিয়ে গেল, বলে সান্ত্বনা দিলেন। এবার জরাসন্ধ সান্ত্বনা দিচ্ছেন, বন্ধু চিন্তা করো না, আমারও এরকম হয়েছিল, যখন যার কপাল ভালো থাকে এরম হয়, আমি 17 বার মথুরা আক্রমণ করেছি, সতেরো বার আমি পরাজিত হয়েছিলাম, 18 বারের বেলা এদেরকে হারিয়ে দিয়েছিলাম, আমি জয়যুক্ত হয়েছি, আসলেও জয় হয়নি। এইভাবে যার কপাল যেরকম কিছু মনে করো না, চলো দেখা যাবে, যা রুক্মিণী হরণ করে নিয়ে যাওয়াতে রুক্মি প্রতিজ্ঞা করে গেল রাজধানীতে, যদি আমি আমার বোনকে ফিরিয়ে নিয়ে আসতে না পারি তাহলে আমি রাজধানীতে ফিরবো না, রাজধানীতে আসবো না। রুক্মির সঙ্গে, রুক্মিণীর দাদা রুক্মির সঙ্গে বিশাল লড়াই হলো, কৃষ্ণ তাকে এমন পরাজিত করলেন, সে রুক্মিণী ভয়ে কাঁপতে থাকলো, আমার দাদাকে বোধহয় মেরে ফেলবে। বলরাম বললেন, ভাই এরকম করা উচিত না, ও শালাবাবু হয়, মেরো না, জানে বলে তুমি একই অপমান করলে, অর্ধেকটা মোচ কামিয়ে দিচ্ছে, অর্ধেকটা মাথা কামিয়ে, একই শালাবাবু কি এরম করে, তোমার এটা অন্যায় হয়েছে ভাই, এটা করো না, ছাড়ো, এই ছেড়ে দিল, যাকে ভাইয়ের কথা দাদার কথা ছেড়ে দিল, রুক্মিণীকে বৌমা বউ ভাইয়ের বউকে বোঝালো, তুমি কিছু মনে করো না মা, ভাই একে বোঝালো। তারপর এই রুক্মী এবার প্রতিশোধ নেওয়ার পাল্লায় চলে গেল, গিয়া রাজধানীতে ফিরল না, কেন বোনকে ফেরাতে পারল না, বোনকে ফেরাতে পারল না বলে সে আর রাজধানীতে ফিরল না। সে ভজকট নামে একটা একটা আলাদা রাজ্য খুলল, ভজকট। ভজকট নামে রাজ্য খুলে সেইখানে রাজধানী করল। সেখানে সে অনেক কথা, এদিকে রুক্মিণীর বিবাহের পর রুক্মিণীর গর্ভে প্রদ্যুম্ন আদি জন্ম হলো। প্রদ্যুম্নকে নিয়ে চলে গেছিল একটা মায়া, একটা একটা অনেক বিষয় এর মধ্যে আছে। যে প্রদ্যুম্ন হচ্ছে কামদেব, তিনি মহাদেবের রোষেতে দগ্ধ হয়ে গেছিলেন, সেই জন্য পুনরায় তিনি জন্মগ্রহণ করেছেন এখানে। এটি তার নিয়ম ছিল, এটি জন্মগ্রহণ করবেন। এর মধ্যে অনেক সিদ্ধান্ত আছে, এখানে এরা কেউ বুঝবে না। এটা হচ্ছে এই যে কামদেব এটা বলছে, তাহলে কি আমরা ধরে নেব প্রদ্যুম্ন কেবল কামদেব? কামদেব ধরে নেব? কামদেব তো দেবতা স্বর্গের, এর মধ্যে অংশ আছে। কামদেব স্বর্গের দেবতাদের অংশ আছে, তার সঙ্গে বাস্তবিক যারা কৃষ্ণের সঙ্গে নিত্য যাদব যারা দ্বারকা, নিত্য দ্বারকায় যেখানে থাকেন তাদের অংশ আছে। দুটো মিলিয়ে সব লীলাগুলো হয়েছে, এক এক শরীরেতে এরকম হয়। তার দেবতারে যখন আমরা দেখব সমস্ত ধ্বংস হয়ে যাচ্ছে যদুবংশ, তখন আমরা প্রমাণ দেবো, আমি সিদ্ধান্ত বলবো। এখানে ধ্বংস হয়ে যাচ্ছে মানে এরা এক একজন করে শরীর ছেড়ে দেবতা অংশ দেবতাদের জায়গা আর বাকি অংশ এগুলো কেউ বুঝবে না এখানে, ওই জন্য এখন আর আলোচনা করছেন না। প্রদ্যুম্নকে অল্প দিনে গর্ভে জন্ম, প্রদ্যুম্ন ছিল সম্বন নামক এক দৈত, এক অসুর তাকে হট করে তুলে নিয়ে চলে গেল। সম্বন নামক এক অসুর এই অপূর্ব ছেলেটাকে, রুক্মিণী কাঁদতে কাঁদতে পাগল আমার ছেলেটা কোথায় গেল, ছেলেটাকে তুলে নিয়ে চলে গেছে। বলে নিয়ে গিয়ে কী করলো, বলছে সমুদ্রে ফেলে দিয়েছে সম্বর নামক দৈত্য। হঠাৎ বায়ুর বেগে এসছে, রুক্মিণী মা তখন অন্য কাজে ছিলেন, বাচ্চাটাকে তুলে নিয়ে সোজা গিয়ে সমুদ্রের মধ্যে বলে যা দূর হ, বলে সমুদ্রে ফেলে দিয়েছে। আর সমুদ্রে যদি এইটুকু কচি বাচ্চাকে ফেলে দিয়েছে, সেখানে একটা বড়ো রাঘব বল ছিল, এত বড় মুখ, সে বাচ্চাটাকে গিলে নিয়েছে। বাচ্চাটাকে গিলে নেওয়ার সঙ্গে সঙ্গে আবার এখন একটা মাছ ধরে জেলে থেকে জালে আটকে নিয়েছে। জালে আটকে নিয়ে সে বাচ্চাটা সে তো জানে না বা পেটে বাচ্চা আছে, সেটাকে যখন কেটেছে কেটে কেটে ভেতরে একটা বাচ্চা কান্না করছে, বাচ্চাটাকে কেটে বার করেছে। বলে ভালো বাচ্চা তো, সুন্দর বাচ্চা, এটা নিয়ে গিয়ে ওর এখানে যে কাজ করে, ঘরের কাজ করে মায়াবতী, মায়াবতীর এই এর সে আবার রয়েছে কোথায়, সাম্বর যে পরিচারিকা হিসাবে মায়াবতী লুকিয়ে রয়েছে। মায়াবতী জানে এখানেই আসবে আমার স্বামী দেহ ছেড়ে, অ্যাকচুয়ালি নিত্য স্বামী এই সাম্ব, এই যে সাম্ব যে তুলে নিয়ে গেছে, আর প্রদ্যুম্ন যে নতুনভাবে জন্মগ্রহণ করছেন প্রদ্যুম্ন রূপে, ইনি কামদেব, এই কামদেবের পত্নী ছিলেন মায়াদেবী। স্বামী যেহেতু দেহ পুড়ে গেছে শঙ্করের চোখের তাপেতে, সেহেতু আবার স্বামী শরীর ধারণ করবেন, সেই জন্য অপেক্ষা করছেন, তিনি জানেন এইখানেই আসবে। এইখানে এসে সেখানে সম্বরের পাচিকা অর্থাৎ ঘরে রান্না করে, কে ভালো রান্না করে, মায়াদেবী, মায়াবতী। মায়াবতী সেই শিশুটাকে সাম্বর কাছে দিয়েছে মাছটা। মাছটা কাটার পরে যে ঘরে জেলে বিক্রি করেছে, বিক্রি করলে সেই মাছটাকে সাম্ব ঘরে রান্না করবে। রান্না করতে মায়াবতী কেটে দেখে আমার স্বামীর ভেতরে আছে, তাকে পালন করছে। লোকে বলবে মায়ের মতো পালন করে, তা নয়, স্বামী কিন্তু তাকে এইভাবে যেহেতু ইচ্ছে করে রয়েছে দেহটা। এইভাবে করতে করতে মায়াদেবী যখন প্রদ্যুম্নের যখন বয়স হলো যৌবন, আর এদিকে সম্বাসুর সম্বর এই যে অসুরটা, সে জানে না যে অসুরটা নিয়ে গেছিল, সে অসুরটা জানে না যে এটা কে। এবার আস্তে আস্তে যখন নবযৌবন হলো, মায়াবতী তার দিকে কটাক্ষ দিচ্ছে, তখন প্রদ্যুম্ন যে ওই যে শরীর ধারণ, প্রদ্যুম্ন যে তুমি মা হয়ে আমার দিকে এরমভাবে তাকাচ্ছ নোংরা দৃষ্টিতে, ব্যাপারটা কি? বলে না, আমি তোমার মা নয়, আমি হচ্ছে স্ত্রী, পত্নী, তাই নাকি? বলে হ্যাঁ, তোমার পূর্বে শরীর পুড়ে গেছিল, আমি এইভাবে তাদের হলো। এইভাবে তারপর সত্যভ্রামার সঙ্গে কৃষ্ণের বিবাহ হলো। সত্যভ্রামা সত্যজিতের কন্যা ছিল, সত্যজিৎ সূর্যদেবকে ভজন করে তার থেকে একটা মণি পেয়েছিলেন, সেই মণি অষ্টভার সোনা দিনে দিনে প্রতিদিন, ওই মণি যার ঘরে থাকবে রোজ অষ্টভার সোনা উৎপন্ন হবে ওই মণিটা থেকে। আর স্বাভাবিকভাবে যেখানে কনককামিনী থাকবে ঝামেলা, সেখানে কৃষ্ণ খবর পাঠালেন কাকে, সত্রাজিৎকে, যে আপনি এক কাজ করুন, এ মণিটা এই রাজদরবারে দিয়ে যান রাজাকে, অক্রূর, ওই অক্রূর বলছে ওই উগ্রসেনকে, রাজার হাতেই এটা দেওয়া উচিত, কেন এইসব বস্তু আপনি রক্ষা করতে পারবেন না, বিপদ হবে, আপনি এইটা দান করে দিন কার হাতে, রাজার কাছে। অষ্টভার শোনা দেয়, কিন্তু সে শুনল না। না শোনার পরেতে অনেক ঝামেলা হয়ে গেল, অনেক সব কলঙ্ক এলো কৃষ্ণের উপর, কৃষ্ণের লোভ হয়েছে মণিটা দেখে, ইত্যাদি মিথ্যে বদনাম দিল। তারপর সত্রাজিতের ভাই প্রসেনজিৎ এই মালাটাকে নিয়ে কি করলো, ঘুরতে ঘুরতে জঙ্গলে গেছে, জঙ্গলে গিয়ে সিংহ তাকে মেরে ফেলেছে। সিংহ মেরে ফেলার পর সেখানে যে ঘোড়াটা ছিল ঘোড়াটাকেও সিংহ মেরেছে। মারার পর এবার মণিটা পড়েছিল গলায়, সেখানে জাম্ববান, জাম্ববান যে রামলীলায় যে জাম্ববান জানেন, সেই জাম্ববান গুফা থেকে বেরিয়ে যখন কাজ করছে তখন দেখেছিলেন, তখন জাম্ববান তার নামেতেই জম্বু হয়েছে। আমরা যে জম্বুতে যাই, সেই জম্বুবানের নামেতে জাম্বু, এই জম্বুবানের নামেতে জম্বু হয়েছে। সেখানে তিনি গুফায় ওই ওই মণিটাকে নিয়ে গেছেন, মণিটাকে নিয়ে গিয়ে তার ছেলেকে দিয়েছেন, তার ছেলে ওই মণিটা নিয়ে খেলা করে। এদিকে কৃষ্ণের নামে হই হই করে বদনাম পড়ে গেছে, কৃষ্ণই এসে মণিটাকে চুরি করেছে, কৃষ্ণের চরিত্র ভালো না, স্বভাব ভালো না, কৃষ্ণ এ কী করলেন। এদিকে কৃষ্ণ বললেন যে আমার উপরে এই ধরনের অকারণে বদনাম দিচ্ছে এরা, এই বদনামটাকে আমি দূর করার জন্য নিজে ব্যস্ত, চলো আজ আমি দেখছি কোথায় গেছে মণিটা। সমস্ত সৈন্যবাহিনী নিয়ে আবার খুঁজতে বেরোলেন মণি কোথায় গেছে, খুঁজতে খুঁজতে খুঁজতে খুঁজতে জঙ্গল চে জঙ্গল, শেষে দেখলেন একটা জায়গায় গিয়ে দেখছেন একটা প্রসেনজিতের ঘোড়া তার হাড়গুলো পড়ে মরে। তো কৃষ্ণ তার সঙ্গে যারা ছিলেন সঙ্গে গেছেন তাদেরকে বললেন দেখো এইখানে প্রসেনজিতের হাড়গোড় পাওয়া যাচ্ছে, আর তার সঙ্গে এখানে দেখো তো ঘোড়ার হাড়গোড়, তার মানে এখানেই প্রসেনজিৎকে মেরেছে কেউ। আচ্ছা মারার পরেতে এখানে তারপর কী হয়েছে, যেমন ডিটেকটিভ ডিপার্টমেন্টে আমাদের ইনভেস্টিগেশন করে, কৃষ্ণ ভালো করে লক্ষ্য করছে, তাহলে মারার পর কী হয়েছে প্রসেনজিৎকে, মণিটা গেল কোথায়, লক্ষ্য করছেন একটা বড় এত বড় বড় পা, মানে কার পায়ের ছাপ দেখছি এখানে, তো পায়ের ছাপটা কোথায় গেছে দেখো তো, পায়ের ছাপটা দেখছেন যেতে যেতে গুফার কাছে, গুফার কাছে। কৃষ্ণ বললেন সবাইকে বললেন তোমরা এখানে দাঁড়াও গুফার দাঁড়ে, আমি এখন গুফাতে ঢুকছি, যতক্ষণ না আসি ততক্ষণ তোমরা যাবে না। ভগবান কি করলেন, গুফার মধ্যে প্রবিষ্ট হলেন, অন্ধকার ঘুটঘুট করছে, সেই গুফায় প্রবিষ্ট হয়ে ধীরে ধীরে যেখানে জাম্ববান, জাম্ববান যেখানে থাকেন সেই গুফাতে প্রবেশ করলেন। সেখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জাম্ববানের ছেলে ওই মণিটা নিয়ে খেলা করছিল, কৃষ্ণকে দেখার সঙ্গে সঙ্গে ভয়েতে ও বাবা রে বলে কাঁদতে আরম্ভ করল, কেন সে মানুষ দেখেনি, জাম্ববানের ছেলে। সঙ্গে সঙ্গে জাম্ববান ছুটে হয়েছে, কী হলো বাবা, বলে এই কোথা থেকে এসছে দেখো, ব্যাস সঙ্গে সঙ্গে জাম্ববান গদা নিয়ে লড়াই আরম্ভ করলেন, তার সঙ্গে বিশাল লড়াই, বীভৎস লড়াই, এতদিন পর পর খালি ম্যারাথন লড়াই, কোনো বন্ধ নেই লড়াই চলছে। এতদিন পর জাম্ববান চিন্তা করছেন কার সঙ্গে আমি লড়াই করছি, লক্ষণ তো ভালো দেখছি না। তারপরে দেখতে পেলেন ইনি তো সেই রাম, কৃষ্ণরূপে এসছেন, অনেক ব্যাপার আছে আমি অল্পের উপর বললাম, সঙ্গে সঙ্গে পায়ে পড়লেন, প্রভু ক্ষমা করুন আমি বুঝতে পারিনি আপনি যে সেই রাম আমার প্রভু, আপনি আমার আমি কৃষ্ণরূপে এসছেন আমার সঙ্গে লড়াই করছেন। জাম্বুবান যে কী জন্য এসছেন প্রভু এখানে গুফাতে, বলে একটা কাজ, আমাকে পুরো দ্বারকাবাসী আমাকে সন্দেহ করছে, আমি মণিটা চুরি করেছি, বাস্তবিক এই মণিটা হলো সত্রাজিতের, সত্রাজিতের ভাই প্রসেনজিৎ এভাবে এসেছিল, তাকে সিংহ মেরে খেয়ে নিয়েছে, আর তার মণিটা তুমি পেয়েছ নিয়ে এসো, তো মণিটাকে দিন। প্রভু মণিটা কত বড় কথা, মণি তো আপনাকে দেবই, আপনার জিনিস আপনি নিয়ে যান, আপনার লজ্জা বিমোচন করুন, কেন ওরা আপনাকে বদনাম দিচ্ছে জানি না, ওরা বোধহয় আপনাকে চেনে না, কিন্তু আমার কন্যাটাকেও নিতে হবে। সেই জন্য সেখানে জম্বুবান জাম্ববতীকে দিয়েছিল, আর এখানে যে মণিটা যেটা যে এই যে সত্যজিৎ রাজা তার স্বামী মরে গেছে, হ্যাঁ সেই কন্যাটাকেও বিবাহ করেছিলেন, যা যার নাম হলো সত্যভ্যামা, তাকেও বিবাহ করেছিলেন পূর্বে। যাই হোক এভাবে অনেক কথা, সামন্তক এই মণিটাকে, সামন্তক মণিকে এনে রাজদরবারে এরকম দেখালেন, দেখুন এই সামন্তক মণির এই ইতিহাস, একে প্রসেনজিৎ গলায় নিয়ে গেছিল জঙ্গলে, একে সিংহ খেয়ে মেরে ফেলেছিল, সেটা জাম্বুবান দেখে গুফাতে নিয়ে গেছিল, আমি সেটা উদ্ধার করে এসেছি, সবাই লজ্জায় মাথা নিচ্ছু, কৃষ্ণকে অকারণে মিথ্যে বদনাম দিয়েছি। যাদের জীবনে মিথ্যে বদনাম আসবে তারা যদি সামন্তকমণি চুরির ইতিহাস স্মরণ করে তাহলে তাদের ওই লজ্জা চলে যাবে, সত্য সত্য যা ঘটনা সেটা প্রকাশ হয়ে যাবে, তার মিথ্যা বদনাম আর থাকবে না। এইভাবে ধীরে ধীরে তিনি অনেক কিছু করলেন, পঞ্চকন্যাকে আরও সমস্ত সামন্ত অক্রূরের সঙ্গে অনেক ব্যাপার সেসব ঘটনা এসব করে পঞ্চ আরও কন্যাকে বিবাহ করলে কালিন্দীকে ইত্যাদি সব করলেন। আর ভৌম এই যে ভৌম নরকাসুর, নরকাসুর ইন্দ্রের মাতার আদিত্য কুণ্ডল, আদিত্য মাতার কুণ্ডল চুরি করেছিল, ইন্দ্রের ছত্র চুরি করেছিল এত বড়, তাদের থেকে সেই সব কেড়ে এনে আবার স্বর্গে দিলেন। ভোগ আর ভৌমপুত্র ভোমা এই যে ভৌমপুত্র যে আছে তার ভগদত্ত, তার সহিত কৃষ্ণের করে অর্পণ করলেন, বলে তুমি এখানে রাজধানী সামলাও, কোনো চিন্তা নেই। পৃথিবীর পুত্র ছিল সে, ওই জন্য পৃথিবী এসে তাকে স্তব করলেন, পৃথিবীকে ভগদত্তকে অভয় প্রদান করলেন। তারপরে পারিজাত হরণ করে নিয়ে এলেন কোথা থেকে, স্বর্গ থেকে, কেন সত্যভামা পারিজাত চেয়েছিলেন, আমি পারিজাত ছাড়া থাকবো না, পারিজাত আমায় দিতে হবে। তখন সেই পারিজাত ইন্দ্র থেকে স্বর্গ থেকে নিয়ে এসে দিয়েছিলেন অনেক কথা এইসব। আর এই যে আমাদের যেটাকে বলা হয় এই যে আমাদের কী নাম, এই যে কংসের শ্বশুর জরাসন্ধ, হ্যাঁ জরাসন্ধ, এখানে অসংখ্য সব এক এক ব্যক্তিকে সমস্ত বেঁধে রেখেছিলেন, সেগুলোকে উদ্ধার করলেন, সেই রাজন্যবর্গকে উদ্ধার করলেন। আর অসংখ্য রাজকুমারী যাদেরকে ভৌম বধ করে তাদেরকে উদ্ধার করলেন, তাদেরকে একসঙ্গে বিবাহ করলেন, 16108 রমণীয়, 8 হলো প্রধান, রুক্মিণী, সত্যভ্যামা, জাম্ববতী, হ্যাঁ লক্ষণা ইত্যাদি সমস্ত যে নাগ্নিজিতি, এগুলো সব 8 প্রধান, বাদ বাকি সমস্ত 16108 রমণীকে তিনি গ্রহণ করে বিরাট সংসারী ব্যক্তির মতো সংসার করছেন। কৃষ্ণের সংসার দেখলে হাসতে হাসতে লুটপুট হবে সবাই। এইভাবে রুক্মিণী দেবীর সঙ্গে তিনি হাস্য পরিহাস করছেন, কে কৃষ্ণ, হাস্য পরিহাসের অনেক সব বিষয়বস্তু আছে, সেই সবগুলো ব্যাখ্যা করলে পুরো আনন্দ লাগবে, কিন্তু এখানে কে ব্যাখ্যা করবে আর কেই বা শোনে। তার আগে এখানে মথুরা থেকে যে পাঠানো হয়েছিল, এখান থেকে মথুরা থেকে পাঠানো হয়েছিল কাকে, উদ্ধবজিকে, উদ্ধব সন্দেশটা বলা হয়নি, আলো চলে গেল, হই হয়ে তো সব বাদ চলে গেছে। যাই হোক, এবার এখানে এই পর্যন্ত হলো, আমি এই পর্যন্ত কালকে আমি আলোচনা করব। এবার উদ্ধব সংবাদের একটু সামান্য স্পর্শ করে এখানে আজকে আমি বিশ্রাম দেবো, কথার উপায় নেই, এই পরিস্থিতি বিপরীত। যখন মথুরাতে তখন জাননি, সেই সময় লীলাটা হয়েছিল, এই সব লীলাগুলো আমি বিস্তৃতভাবে কার্তিক মাসে আলোচনা করেছি, এখন খালি স্পর্শ করে যাব, যাদের শোনবার ইচ্ছা তারা শুনতে পারবেন, তোলা আছে। সেখানে বলছেন, বৃষি নাং প্রবর মন্ত্রী কৃষ্ণস্থ দৈত্য সখা, কৃষ্ণের অত্যন্ত প্রিয় সখা আর বৃষি বংশের মন্ত্রী, তাকে আর শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ উদ্ধব বুদ্ধিসত্তমহা, তাকে পাঠানো হয়েছে ব্রজভূমিতে। আমি খালি স্পর্শ করে যাচ্ছি, এইসব আলোচনা করা হয়েছে কার্তিক মাস, সব শুনে নেবেন, উপায় নেই আমার কিছু। এখন কৃষ্ণ হাতে হাত ধরে বলছেন, দেখো উদ্ধবকে হাতে হাত দিয়ে বলছেন, একমাত্র তুমিই আছো, এই যে ব্রজবাসীগণের যে প্রাণ চলে যাচ্ছে, ওরা যে প্রাণ শেষ হয়ে যাচ্ছে দুঃখে জর্জরিত, এদেরকে রক্ষা করার জন্য আমার সন্দেশ, আমার বার্তা নিয়ে তুমি মথুরা থেকে শিগগিরই ব্রজভূমিতে যাও। এই প্রার্থনাতে তাদেরকে গিয়ে সান্ত্বনা দাও, তাদেরকে গিয়ে বলো কৃষ্ণ আসবে, শিগগিরই আসবে, কিছু কাজ আছে সেগুলো সেরে আসবে। এইভাবে উদ্ধবজি মহারাজ তিনি ব্রজভূমিতে গেছেন, উদ্ধবের সঙ্গে রাত্রিবেলা বিশ্রাম নেওয়ার কথা, সারা রাত বিশ্রাম নেননি, কেন উদ্ধবের সঙ্গে নন্দ মহারাজের অনেক কথা, কৃষ্ণ বলরাম তো নেই, ব্রজভূমির বাইরে চলে গেছেন অনেক দিন হলো, উদ্ধবের সঙ্গে অনেক কথা, নন্দ মহারাজের যশোদা মার সেই সব কথা শুনলে চোখে জল আসবে। অনেক কথা সেসব আলোচনা হয়েছে, সেগুলো শুনে নেবেন, আমি গেলে স্পর্শ করছি। সকালবেলা হওয়ার সঙ্গে সঙ্গে ব্রজবাসীরা দেখছে নন্দ মহারাজের বাড়ির সামনে নিচেতে কার রথ, এত বড় রথ, তাহলে কি কৃষ্ণ এলো নাকি আমাদের ব্রজেতে ফেরত এলো? তারা জল্পনা কল্পনা করছেন, সা ব্রজে ভূমিতে ছড়িয়ে গেল খবর একটা রথ এসছে, রথেতে কৃষ্ণ এলো নাকি কে জানে। শেষেতে দেখেন ভোরবেলা উদ্ধবজি নন্দ মহারাজকে পুরো রাত্রি ঘুমাননি, নন্দ মহারাজকে সান্ত্বনা দিয়েছেন। তারপরেতে ধীরে ধীরে নন্দ মহারাজের যে নন্দগ্রাম সেখানে দেখছেন ভোরবেলা অরুণোদয়, চারিদিক থেকে গান, কৃষ্ণের গান, সমস্ত গোপিকারা দধি মন্থন করছেন আর গান গাইছেন। উদ্ধবজি ধীরে ধীরে ওই গ্রামের মধ্যে প্রবেশ করছেন, চারিদিকে তার প্রেমময় সেই ব্রজধাম, ব্রজের প্রভাবটা খালি লক্ষ্য করছেন, এত ভালোবাসা, কৃষ্ণ নেই তারা কাঁদছেন আর দধি মন্থন করছেন, আর প্রত্যেকটা বাড়িতে দধি মন্থন হয়েছে আর কৃষ্ণের গান গাইছেন, না মনে হচ্ছে না অপূর্ব একটা সঙ্গীত চলছে আকাশে বাতাসে। তারপর আস্তে আস্তে সকাল হলো, অরুণোদয় হলো, অরুণোদয় বলল আরে কৃষ্ণের মতো কে এসছে এই ব্রজভূমিতে, পরে খবর নিয়ে যেন কৃষ্ণ আসেনি উদ্ধব। ব্রজগোপিকাদের মধ্যে বিরাট আন্দোলন সৃষ্টি হলো, বোধহয় কৃষ্ণ চলে এসছে, কৃষ্ণ এসছে কৃষ্ণের মতো। তার অন্য অন্য গোপিকাকে বলছেন কৃষ্ণ এসছে, রাধারানী বলছেন আমার মনে হচ্ছে না কৃষ্ণ এসছে, কৃষ্ণ এলে আমার ভাব আমার জাগ্রত হতো, কৃষ্ণ আসেনি, তোরা বুঝতে পারবি পরে, সখীদেরকে বলছেন। উদ্ধবজি তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য নন্দ মহারাজ আদি এদেরকে সান্ত্বনা দিয়েছেন ব্রজবাসীগণকে, নন্দ মহারাজ এবং যশোদা মাকে, ব্রজবাসী জ্যেষ্ঠগণকে। এবার আস্তে আস্তে গোপিকাগণকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি চলে গেছেন জ্ঞানগুদ্রি, যেটাকে আমরা বর্তমানে জ্ঞানগুদ্রি বলি, যমুনার তীরে কলা বাগান, সেখানে দেখেন গোপিকাগণ বিলাপ করছে, সেখানে উদ্ধবজি গেছেন, উদ্ধবজি গিয়ে তাদেরকে নমন করেছেন। এবার করে সেখানে সমস্ত সন্দেশ খবর দিচ্ছেন যে আপনারা কেন এরকম ভাবছেন যে কৃষ্ণ চলে গেছেন, কৃষ্ণ তো আপনাদের সামনেই আছেন, তিনি সর্বযোগে সরেশ্বর ইত্যাদি সব তত্ত্বজ্ঞান উপদেশ দিচ্ছেন। তখন সে গোপিকা গেছেন, গোপিকাগণ রেগে গেছেন, গিয়ে কী উদ্ধব আমাদেরকে তত্ত্বজ্ঞান উপদেশ দিচ্ছেন, আমরা খালি চাইছি কৃষ্ণকে ভুলতে, তোমরা বলছো যে কৃষ্ণকে স্মরণ করতে পারবেন, কৃষ্ণ সবার হৃদয়ে আছে ইত্যাদি বোঝাবার চেষ্টা করে তত্ত্বজ্ঞান দিতে এসছো, বরঞ্চ এমন কোনো রাস্তা আছে বলে দাও যে কৃষ্ণকে আমরা ভুলতে চাই, কৃষ্ণ আমাদের হৃদয় থেকে বেরোচ্ছে না, এমন কোনো রাস্তা তোমার জানা আছে? অনেক কথা সেসব উদ্ধব সংবাদ খালি একটা আলোচনা করতেই সপ্তাহ পর সপ্তাহ লাগে, আমি তো খালি গেল কার্তিক মাসে হয়েছে এসব দেখবেন। উদ্ধবজি লাস্টে ওদের যে ভাব, রাধারানীর ভাব, গোপিকাগণের ভাব, এগুলো দেখে পাগল হয়ে গেছেন। উদ্ধবজি রাধারানীর ভাব, গোপিকাগণের ভাব দেখে পাগল হয়ে গেছেন, বলছি এরকম ভাব তাদের ভালোবাসা কৃষ্ণের প্রতি, আমি একটা মূর্খ বোকা এদেরকে উপদেশ দিতে এসছি, একটা ভ্রমর উদ্ধব এবার দাঁড়িয়ে রয়েছেন সামনে, আর তার থেকে একটা ভ্রমর এসছেন মুখের সামনে রাধারানী, রাধারানী ভ্রমরকে কেন্দ্র করে ভ্রমর গীতা, গীতা কত রকমের, বেনু গীতা, যুগল গীতা, উদ্ধব গীতা, তারপরে যে যুগল গীতা, তারপরে এই যে রুদ্র গীতা, ভাগবত কত গীতা আছে, আর এখানে গোপী গীতা, গোপী গীতা চলে গেছে, এখানে এটা ভ্রমর গীতা, গোপী গীতা আমরা বলেছি ভ্রমর গীতা। এই ভ্রমর গীতা যখন কেউ অত্যন্ত উচ্চস্তরের রসিক ব্যক্তি ছাড়া এ শোনার কোনো অধিকারই নাই, আমি জন্য আমার ক্ষমা করবেন, আমার বলার কোনো দরকারই মনে করি না। এখানে রাধারানীর মনে কী সব ভাব আসছে, এই ভ্রমরটাকে দেখে গালাগাল দিচ্ছেন, কখনো কখনো জল্পনা কল্পনা, কত হ্যাঁ কত কিছু সমস্ত ভাব রাধারানী উদ্ধব দূরে থেকে দেখছেন। এই রকম যাদের কৃষ্ণে অধিরূঢ় ভাব, কৃষ্ণেতে যাদের অধিরূঢ় ভাব, আমি মূর্খের মতো তাদের এসছি জ্ঞান দিতে, হায় হায় লজ্জার শেষ নেই। এইভাবে ব্রজভূমিতে বেশ কিছুদিন থেকে তারপর যখন যাচ্ছেন তখন ব্রজগোপিকা গানের কাছে আর সবার কাছে উদ্ধব কেঁদেছিলেন, কেঁদে কেঁদে বলেছিলেন কি বলছেন, কৃষ্ণের কাছে গিয়ে যখন সংবাদ দেন তখন একটা বিভৎস, হাসবেন না কাঁদবেন, কোনো কথা বলতে পারছেন না। কৃষ্ণ বলছেন কী হয়েছে বলো, বলো কি হয়েছে, কি খবর, কোনো কথা বলতে চোখ হয়ে গেছে সব। আশা মহ চরণ রেণু যুষামহমসম বৃন্দাবনে কিমপি গুলমলতা ঔষধীনম যা দুস্তজ্জ সজ্জনমাজ্য পতঞ্চ হিত্বা ভেজু মুকুন্দ পদবীম সুতভীম বিমিগাম আশা মহ চরণ রেণু যুষামহমসম বৃন্দাবনে কিমপি গুলমলতা ঔষধীনম যা দুস্তজ্জ সজ্জনমাজ্য পথঞ্চ হিত্বা ভেজু মুকুন্দ পদবীম সুতিভীম বিমিগাম বাঞ্ছাকল্পদুর্বশকে বাসিন্দু ভেবেছ পতিতানং পাবন বৈষ্ণবভ্যো নমঃ।